لهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس، إن الله سبحانه وتعالى يقول: مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوني فلا أجيب لكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم. وقال النبي صلى الله عليه وسلم: ألا فليبلغ الشاهد منكم الغائب، أو كما قال النبي صلى الله عليه وسلم. میرے محترم دوستوں اور بزرگوں اور بھائیوں، اللہ تعالیٰ کا ہم پر بہت بڑا احسان ہے اور اللہ کا فضل ہے کہ لاکھوں کے مجمع کو اور پوری دنیا کے سے آئے ہوئے مسلمانوں کو ایک میدان میں ایک عظیم مقصد کے لیے ایک زمین پر جمع ہونے کی توفیق عطا فرمائی. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد، معزز مهمان বলেন যে আল্লাহ جل جلاله মান ওয়া লুহুর বহুত ইহসান আর করম আর ফজল দয়া যে তিনি লাখো মজমাকে বিভিন্ন দেশ থেকে আগত মুসলমান সবাই মিলে মেরে ভাই এক বিশাল মকসদকে সামনে নিয়ে আমাকে আপনাকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। یہ تو چند مسلمان اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر اللہ کو یاد کرے تو اللہ فرشتوں پر فخر فرماتے ہیں، بلکہ کسی مانور جو دن ہے کہ اللہ اپا کے گھرے اکلیتے ہوئے اللہ اپا کے الحمد و سانہ اللہ اپا کے بہت تو محت تو سمپر کے آلوچنا کرے تو اللہ تعالیٰ فرشتہ در ماہورے فرشتہ در کے لیے اللہ تعالیٰ تعالی سمپر کے گھربو کرے۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم اپنے حجرے اور گھر سے نکلے، مسجد نبوی میں آئے اور چند صحابہ بیٹھ کر کوئی عمل کر رہے تھے، ان کے پاس تشریف لائے اور رسول مقبول صلی اللہ علیہ وسلم نج گھر سے باہر ہلین، نجر حجرہ مبارک سے باہر ہلین، مسجدے گلین، یہ دیکھیں کچھ صحابی آپسے بوسے اللہ پاکر بہت تو سمپر کے آلوچنا کرتے تھے۔ حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا: کس لیے یہاں بیٹھے ہو؟ صحابہ کرام نے عرض کیا: اے اللہ کے رسول، نعمت اسلام کے ملنے پر اللہ کی تعریف کر رہے ہیں اور اللہ کی حمد بیان کر رہے ہیں، تسبیح اور تقدیس کر رہے ہیں۔ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا: اللہ ما اجلسکم الا ھذا، تم چند میرے صحابہ مسجد نبوی میں بیٹھ کر آیا یہی کر رہے ہو؟ اللہ کی قسم دے کر پوچھتا ہوں، کیا اسی لیے بیٹھے ہو؟ بلکہ رسول مقبول صلی اللہ علیہ وسلم تادر کے جیسے کرلین جے تمہارا ایک کیوں ایکترت ہوئی تو کیوں بڑھ বলেন যে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের মতো মহা দৌলত দান করছেন এই সম্পর্কে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের হামদ সানা করার জন্য একত্রিত হই, একত্রিত বসছি। রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে আবার জিজ্ঞাসা করতেছেন: আল্লাহ কি আল্লাহ পাকের প্রশ্ন দিয়ে তোমাদের খুশি? শুধু কি এই জন্যই তোমরা একত্রিত হইছো? তো সাহাবা কেরাম নে ভি কসম খা কর ফরমায়া: আল্লাহ মা আজলাসনা ইল্লা হাযা, اے اللہ کے رسول، اللہ کی حمد، اللہ کے ذکر نے ہمیں بٹھایا ہے، اس کے علاوہ کسی اور چیز نے ہمیں نہیں بٹھایا۔ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین اللہ پاکر قسم کھائے بولیں: یا رسول اللہ، شدہ اللہ پاکر قسم کھائے بولتے شدہ ایک جن ہی ہم نے ایکنے کو تیتو ہوئی چھے ایک جن ہی ہم نے ایکنے بولتے۔ حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا: اے میرے صحابہ، میں نے جو تمہیں سن سے قسم لی ہے تمہارے بارے میں کسی قسم کی بدگمانی نہیں، لیکن معاملہ بہت اہم ہے، میں چاہتا تھا کہ ساری بات واضح ہو جائے، اس لیے تم سے قسم لی۔ رسول مقبول صلی اللہ علیہ وسلم بولیں جے: ہے ہمارا صحابہ، ہم جے تمہادر کے قسم دیا جگہ کرتی اصلے تمہادر اوپر ہمارا کوئی خراب دھارنا بسمتی ہوئے نوے برن سو بیشیٹا بڑوئی بڑوئی اہم بڑوئی گروت کو پرنو وہی بیشیٹا تمہادر سمی پسٹو کرا جو نہیں تمہادر کی قسم دی۔ تو سن لو، ابھی میرے گھر میں میرے پاس جبرائیل علیہ السلام آئے تھے اور مجھے یہ بتا کر گئے ہیں کہ اللہ تعالیٰ آپ کے صحابہ کے اس عمل سے خوش ہو کر فرشتوں پر فخر فرما رہے ہیں۔ تو سنو، এই মাত্র হযরত জিবরীল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ঘরের মধ্যে খবর নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা আপনা তোমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং সাহাবাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে গর্ববোধ করতেছেন। ये तो थोड़ी देर के लिए मुसलमानों का जमा होना, अल्लाह का जिक्र करना, अल्लाह की तहमीद और तकदीर, अल्लाह उसके इतने कदरदार है। पर सामान्य समय अल्लाह पाक एकत्रित हुई अल्लाह पाक बरत्व महत्व अल्लाह पवित्रता अल्लाह पाक महत्वता वर्णना करार जन अल्लाह ताला एत बड़ विनिमय दान करें। दीन के उनवान पर और दीन की मेहनत की निस्बत पर जमा होना ये सबसे बड़ी निस्बत और सबसे बड़ा कीमती अमल है। বলে দিনকে সামনে রেখে দিনকে উদ্দেশ্য করে দিনকে অনুমান বানায় মেরে ভাই যখন নাকি আমি আপনি একত্রিত হব এটা আল্লাহ পাকের কাছে বড়ই পছন্দনীয় এবং বড়ই দামি আমল। হাদিসে পাক মে আতা হ্যায় ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারিন, আল্লাহ কে খাস ফরিশতে হ্যায় জো দুনিয়া কি ফিজাও মে চক্কর লাগাতে রহতে হ্যায় গলিও মে ফিরতে রহতে হ্যায় আর তালাশ করতে রহতে হ্যায় আর জাহাঁ কহিন কুছ লোগ আপস মে বেঠ কর আল্লাহ কা জিকর করনে ওয়ালে উনকো মিলতে হ্যায় তো ইয়ে ফরিশতে উনকে পাস আ জাতে হ্যায় আর দূসরে ফরিশতো কা আওয়াজ দেতে হ্যায় হালুম্মু ইলা হাজাতিকুম, তুম জো জাহ ফির রহে হো আর এক চিজ তালাশ কর রহে হো, তুমারি জরুরত তো ইয়াহ মৌজুদ হ্যায়, ইয়ে কুছ লোগ হ্যায় জো আল্লাহ কে জিকর মে মশগুল হ্যায় এক দূসরে কো আওয়াজ দেতে হ্যায়। বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা এমন রয়ে গেছে যারা কিনা মেরে ভাই যে রাস্তা এবং গলি মানে ছোট ছোট রাস্তার মধ্যে এবং বিশাল বড় বড় রাস্তার মধ্যে তারা সফর খাইতে থাকে ঘুরতে থাকে আর তাদের প্রয়োজনীয় জিনিস কি বলে তাদের প্রয়োজনীয় জিনিস তালাশ করতে থাকে, যখনই কিনা কোনো এক জায়গায় গিয়ে দেখে যে আল্লাহ পাকের বংশ আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে আলোচনা হচ্ছে তো মেরে ভাই ফেরেশতারা ওইখানে একত্রিত হয়ে যায় এবং অন্যান্য ফেরেশতা যারা নাকি বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ডাকতে থাকে হালুম মহিলা হাজাতিকুম, আরে তোমাদের প্রয়োজন তো এখানে রয়ে গেছে আসো আসো সবাই মিলে এখানে আসো মেরে ভাই সবাই একত্রিত হয় সবাই একত্রিত হয়ে তাদেরকে ব্যস্ত করে। ये मुसलमान इस्लाम और ईमान की वजह से इसका अमल इतना ऊंचा है कि फरिश्ते इसके जिक्र पर इसको तलाश करते हैं। বলে একত্রিত হয়ে আল্লাহ পাকের প্রশংসা বরকত আলোচনা করা এত বড় এই দামি আমল যে এর জন্য ফেরেশতারা ওই মজলিসকে তালাশ করে আর ও ফরিশতে এক দূসরে পর জমা হতে রহতে হ্যায় আর আসমানে দুনিয়া কি নিচলি সতহ তক ফরিশতো কা মজমা পৌঁছ জাতা হ্যায় পরে আপসে ফেরেশতারা একত্রিত হইতে থাকে এবং আস্তে আস্তে একের উপর এক মেরে ভাই একদম প্রথম আসমান পর্যন্ত একত্রিত হয়ে যায় জমা হয়ে যায় আর ইয়ে জমা হনে ওয়ালে লোক আল্লাহ কা জো জিকর কর রহে হ্যায় আল্লাহ সে দোয়া কর রহে হ্যায় ফরিশতে গৌর সে উসকো সুনতে হ্যায়। বলে এই একত্রিত হওয়ার লোক আল্লাহ পাকের বরত্ব মহত্ব আল্লাহ পাকের কাছে যে চাইতেছে বলে এই চাওয়ার ফলে ফেরেশতারা খুব মনোযোগ সহকারে ওই কথাগুলো শুনতে থাকেন আর জব তক ইয়ে মজলিস লাগি রহতি হ্যায় ফরিশতে তাকা বাঁধ কর উস পর খড়ে রহতে হ্যায়, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থাকে ফেরেশতারা চতুর্দিকে এরকম ভাবে একত্রিত হয়ে একত্রিত হইতে থাকে এবং অপেক্ষা করতে থাকে। জব ইয়ে মুসলমান আপনি মজলিস কো খতম করকে চলনে লাগতে হ্যায় তো ইয়ে ফরিশতে ফির আল্লাহ কে দরবার মে পেশ হতে হ্যায়। মজমা যখন শেষ হয়ে যায় ফেরেশতারা যখন নাকি আল্লাহ পাকের কাছে চলে যায় মজমা যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যায় আর আল্লাহ আল্লামুল গুয়ুব হ্যায় সব কিছু উসকে সামনে হুয়া জাননে কে বাবজুদ ফির ভি আপনে বন্দোঁ কে ইস আমল কি কদরদারি কে লিয়ে পুছতে এ মেরে ফরিশতো তুম কাহাঁ সে আ রহে হো। মানে আল্লাহ তাআলা তো আলিমুল গায়েব মানে মানুষের দিলের অবস্থা সব জানেন সব কিছু আল্লাহ পাকের সামনে স্পষ্ট কিন্তু তথাপিও এই জিনিসটাকে আরো মূল্যবান আরো মূল্যবান আরো দামি করার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আয় আমার ফেরেশতারা কোত্থেকে আসলে কোথা থেকে আসলে, তো ফরিশতে আর্জ করতে এ আল্লাহ হাম তেরে এসে মুসলমান ঈমান ওয়ালে বন্দো কে পাশ সে আ রহে হ্যায় জো তেরা জিকর কর রহে থে। ফেরেশতারা উল্লেখ করে যে আল্লাহ আমরা আপনার এমন কিছু বান্দার কাছ থেকে আসছি যারা বান্দাদের কাছ থেকে আসছি যারা কিনা আপনার আলোচনা করতেছিলেন। আল্লাহ ফরমায়েঙ্গে কিয়া উনহোনে মেরি আজিম জাত কো দেখা হ্যায়, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা কি তারা আমাকে দেখছে আমার মহত্ব আমার বরত্ব আমি আমার বিশাল জি বুজুর্গি কি তারা দেখছে কি। ফরিশতে আরজ করতে হ্যায় হে আল্লাহ দেখা তো নেহি তেরে দেখে বগৈর তেরি জাত পর ঈমান লাকর তেরা জিকর কর রহে থে। ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনাকে দেখেন নাই না দেখেই আপনার জাতের উপর আস্থা এবং আপনার সিফতের উপর আস্থা রেখে আপনাকে না দেখেই তারা আপনার গুণগানের মাঝে তারা লিপ্ত। কা আগর মুঝে দেখ লেতে তো ফির ইয়ে মেরে বন্দে ক্যা করতে এ আল্লাহ ইসসে জাদা ইনহে মাফ ওর ইসসে জাদা তাওয়াজ্জুহ কে সাথ ওর ইসসে জাদা এহতমাম কে সাথ তেরা জিকর করনে ওয়ালে হোতে ইয়ে লোক। বলেন যে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা যদি নাকি তারা আমাকে দেখে নিত তাহলে কি হতো, বলে আল্লাহ যদি নাকি তারা আপনাকে দেখে নিত তাহলে তো আরো গুরুত্ব আরো মনোযোগ সহকারে আপনার বরত্ব বর্ণনা করতে একত্রিত হইত। তো আল্লাহ ফির পুছতে হ্যায় আচ্ছা ইয়ে চাহতে ক্যা থে আপনে ইস মজলিস সে মেরে জিক্র করনে সে ক্যা চাহতে থে, এ আল্লাহ তুজসে তেরি জন্নত কে তালিব থে জন্নত কা সওয়াল কর রহে থে। তো আল্লাহ আসলা দিয়েছেন, আচ্ছা আমার বন্দনা একত্রিত হয়ে আমার কাছে কে চাইতেছিল? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জান্নাতের আগ্রহী হয়ে আপনার কাছে জান্নাতেই চাইতেছিল। আল্লাহ ফির পুছতে হ্যাঁ ক্যা জন্নত নে জন্নত কো উনহোনে দেখা হ্যায়? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা তারা কি জান্নাত দেখছে? ফেরেশতা আর কহতে হ্যায় দেখা তো নহীন, তা আগর দেখ লেতে তো ক্যা হোতা কি আগর জন্নত কি নেমতে দেখ লেতে তো ইসসে জ্যাদা শৌক আর ওয়ালওয়ালে কে সাথ ইয়ে জন্নত কি তলব মে আপনে আপ কো লাগা দেতে। বলেন, আল্লাহ জান্নাত তো তারা দেখে নাই ঠিকই। বলে, যদি জানে জান্নাত দেখেনি তো তাহলে? বলে, আল্লাহ যদি জান্নাত দেখেনি তো তাহলে তো তার চেয়ে বেশি আগ্রহ এবং মেরে ভাই শোক নিয়ে আগ্রহ নিয়ে আরো দক্তমান হয়ে আপনার কাছে জান্নাত চাওয়ার মাঝে জান্নাতের নিয়ামত চাওয়ার মাঝে লিপ্ত হয়ে যেত। আচ্ছা মেরে ফরিশতো মেরে ইয়ে বন্দে কিস চিজ সে পনাহ মাঙ্গ রহে থে, কিস চিজ সে হিফাজত? হে আল্লাহ তেরি জাহান্নাম জাহান্নাম কি আগ সে পনাহ মাঙ্গ রহে থে, তো ক্যা ইনহোনে জাহান্নাম কো দেখা হ্যায়? হে আল্লাহ দেখা নেহি, তুনে তেরে রসুল নে বতায়া কি জাহান্নাম কি আগ কিতনি সখত হ্যায়, তো তেরে কলাম পর ও তেরে নবী কি বাত কি তসদীক করতে হুয়ে উসে ডরতে হুয়ে উসে পনাহ মাঙ্গ রহে থে। হে ফরিশতো বতাও আগর ও ইস জাহান্নাম কো দেখ লেতে, হে রব্বুল আলামিন, ফির তো কিসসে ভি কহিন জ্যাদা জাহান্নাম সে পনাহ মাঙ্গনে ওয়ালে আর জাহান্নাম কি জাহান্নাম জাহান্নাম কি আযাব সে বচনে কি আর জ্যাদা কোশিশ করনে ওয়ালে হোতে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা আমার ফেরেশতারা আমার বান্দারা কি কোনো জিনিস থেকে আমার কাছ থেকে পানা চাইতেছিল? বলেছেন, আল্লাহ এই জিনিস থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নাজাত দান করে এমন ছিল কি? বলে, হ্যাঁ আল্লাহ আপনার কাছে আপনার বান্দারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পানা চাইতেছিল। বলেন, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তাহারা কি জান্নাত জাহান্নাম দেখছে? জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট, জাহান্নামের পেরেশানি, জাহান্নামের দুর্দশা এগুলো দেখছে কি? বলে, আল্লাহ দেখে তো নাই ঠিকই। বলে, যদি দেখতো? বলে, যদি দেখতো তাহলে তো তার চেয়ে বেশি জাহান্নাম এবং জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট, জাহান্নামের বিভিন্ন রকমের পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ আরো বেশি যত্নবান, আরো বেশি আগ্রহান্বিত হয়ে আপনার বরাত আপনার জিকির মাঝে লিপ্ত হয়ে যেত। আল্লাহ ফরমাতে, এ ফরিশতো মে তুমি গওয়াহ বানাতা হো কি মেরে ইয়ে বন্দে জিস জন্নত কে তালিব থে ও মেনে ইনকো জন্নত আতা কর দি ও জিস জাহান্নাম সে পনাহ মাঙ্গ রহে থে উসসে মেনে ইসকো ইন সব আপনে বন্দো কো পনাহ আতা ফরমা দি। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চাইতেছিল, যাও আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, আর আমার বান্দারা যে আমার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইতেছিল, তো তোমরা সাক্ষী থাকো আমি আমাদের আমার বান্দার চাহিদা অনুযায়ী বান্দাদের চাহিদা অনুযায়ী তাহাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ফয়সালা করে দিলাম। আর সিরফ ইনকে আল্লাহ কো ইয়াদ করনে, জান্নাত কি তলব করনে আর জাহান্নাম সে বচনে কে লিয়ে বেঠনে কি ওয়াজহ সে আল্লাহ কি তরফ সে এলান হোতা হ্যায়। ইনকে খড়ে হোনে সে পহলে এক ফরিশতা এলান করতা, কুমু মাগফুর লাকুম কদ বুদ্দিলত সাইয়্যাতুকুম হাসানাত, হে মেরে বন্দো আল্লাহ তুমসে এসে খুশ হো গয়ে হ্যায়, এসে খুশ হো গয়ে হ্যায় কি আল্লাহ নে তুমারি মাগফিরাত কর দি, তুমারে গুনাহ সারে ধো দিয়ে, বলকে তুমারে গুনাহো কো নেকিয়ো সে বদল দিয়া গয়া। বলে, এই যে দীনের জন্য জান্নাত আর জাহান্নাম, জান্নাত চাওয়া জাহান্নাম থেকে পানা নিষ্কৃতি চাওয়ার জন্য একত্রিত হয়েছে, বলে এই একত্রিত হওয়ার ফলে আল্লাহ জেলা জেলা রুফা মান্য তারা এই মজলিস থেকে উঠা আগেই ফেরেশতাদের মাধ্যমে এলান করান যে তোমরা এখান থেকে এমত অবস্থায় উঠো যে তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহের জায়গার মাঝে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এক ফরিশতা কেটা, হে আল্লাহ যে থোড়ি দের কে লিয়ে মজলিস লাগি থি, এক ইনসান তো আপনি কিসি জরুরত কে লিয়ে ইহা আয়া থা আর উসনে দেখা মজলিস লাগি হুই হ্যায়, উসকি জরুরত যা হ্যায় ইনকে সাথ থি ইসলিয়ে ও বেঠ গয়া, তো ও তো উসকা মকসুদ তো ইয়ে আমল নহি থা। আল্লাহ ফরমাতে হ্যায় কি মেরে জিকর কে লিয়ে বেঠনে ওয়ালে জান্নাত আর দোজখ কা তযকিরা করনে ওয়ালে হুম কওমুন, ইয়ে ইতনি উঁচি কওম হ্যায় কি আজ ইনকে সাথ লা ইশকা বিহিম জলিসুহুম, এসে হি বিরায়ে নাম বেঠনে ওয়ালা ভি আজ মাহরুম নহি জায়েগা, মানে উসকি মাগফিরাত ভি ফরমা দি। বলেন, যে এই সামান্য আল্লাহ পাকের বরত্ব মহত্ব আল্লাহ পাকের আলোচনা জান্নাত জাহান্নাম থেকে মেরে ভাই জান্নাত চাওয়া জাহান্নাম থেকে নিষ্কৃতি পানা চাওয়ার জন্য তারা যে একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়া কত বড় আমল, কত বড় মেরে ভাই দোস্তর বুজুর্গ জবরদস্ত এবং আহাম আমল, এই আহামের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে উনি বলেন যে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো তাদেরকে জান্নাত দিয়ে দিলেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দিলেন, আপনি তো তাদের গুনাহ মাফ করে দিলেন, গুনাহের জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন, আল্লাহ এই সামান্য ছোট্ট মজলিসের মাঝে একজন লোক কিনা এমনও ছিল যিনি কিনা আসছিলেন তার একটা কোনো ব্যক্তিগত প্রয়োজন এই মজবার কারোর সাথে সম্পর্কিত ছিল, তো তিনি কিনা যখন দেখলেন তারা বসে আছে তো তিনি ওনাদের সাথে বসে গেলেন, আর না এই মজবার সাথে উনি সম্পর্কিত ছিলেন না কিন্তু বসে গেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আছে যে তারা হলো এমন এক জাতি, এমন পবিত্র জাতি, এমন পবিত্র আমলের জন্য, এমন মহা আমলের জন্য তারা একত্রিত হইছে, এই আমলের জন্য যারা নাকি একত্রিত হইছে তাদের সহবতে যারা থাকবে, তাদের আশপাশে পাশে যারা থাকবে আমি তাদেরকে যেমন মাফ করছি তাদেরকেও মাফ করে দিব, তারাও আমার বরকতে আমার রহমত থেকে আমার বানা আমার মাগফিরাত থেকে মাহরুম হবে না। তো এক মহল লেকে চল অপরাধ থোড়ি দের কে লিয়ে বেঠ যায় আল্লাহ কি তরফ সে ইতনে ইনামাত কি বারিশ হতি হ্যায়, মানে এক এলাকার কিছু মানুষ আল্লাহ পাকের বরত্ব মহত্ব জিকির করার জন্য যদি একত্রিত হয়ে যায় তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম রহমত বরকত অবতীর্ণ হয়। ওই যে লাখো কা মজমা হ্যায়, আর এখানে তো লাখো হাজারো লাখো মজমা ওর হাজারো এলাকা সে আয়া হুয়া হ্যায়, এবং হাজারো এলাকা থেকে হাজারো বিভিন্ন এলাকা থেকে আমরা ওর পুরি দুনিয়া কে মেহমান আকর আপকে সাথ ইস ময়দান মে বেঠে হুয়ে হ্যায়, এবং পুরা দুনিয়া থেকে মেহমানরা এসে আপনাদের সাথে একত্রিত হয়ে বসে আছেন, ওর পুরে তিন দিন কে লিয়ে আপনা সব কুছ ছোড় কর ইস ময়দান মে আল্লাহ ওর আল্লাহ কে রাসূল কি বাত কো শুননে কে লিয়ে বেঠে হুয়ে হ্যায়, এবং পুরা তিন দিনের জন্য আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূলের মেরে ভাই আলোচনা শোনার জন্য সব জিনিস থেকে নিজেকে ফারেক করে একত্রিত হয়ে আসতেন। ওর ইন সব কা মকসুদ ইয়ে হ্যায় কি এ আল্লাহ তু সারি ইনসানিয়ত কো হিদায়ত আতা ফরমা দে, এবং সবার একত্রিত হওয়ার মকসুদ একটাই, এ আল্লাহ সবাইকে তুমি হেদায়ত এবং হেদায়তের মতো মহামূল্যবান নিয়ামত দান করো, এ আল্লাহ সারি ইনসানিয়ত কো নাকামি সে বাঁচা দে, এ আল্লাহ সমস্ত মানুষকে সমস্ত জাতিকে তুমি নাকাম থেকে জি বাঁচা দাও, এ আল্লাহ সারি ইনসানিয়ত কো আখিরত কে আযাব সে বাঁচা কর জন্নত মে জানে ওয়ালা বানা দে, আয় আল্লাহ সমস্ত জাতিকে সমস্ত মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ে আয় আল্লাহ জান্নাত মুখী করে দাও। ইসলিয়ে ইস মজমে কা ইয়ে বেঠনা আর ইস আমল কো করনা আল্লাহ কে হ্যাঁ কিতনা মেহবুব হোগা, তাহলে এই আমলের জন্য এখানে একত্রিত হওয়া বসা মেরে ভাই আল্লাহ পাকের জন্য কত বড় আমল দামি হবে। ইসলিয়ে ফরমায়া কি ইয়ে বেঠে হুয়ে জমিন পর চল ফির রহে হ্যায় বেঠ রহে আর ফিজাওন কি গর্দ ও গুবার ইনকে জিসম মে পড় রহি হ্যায়, তো ইয়ে গর্দ ও গুবার ইতনি কিমতি হ্যায় কি জিস জিসম পর আল্লাহ কে রাস্তে কি গুবার পড়ি জাহান্নাম কি আগ তো বহুত উঁচি বাত হ্যায় আল্লাহ জাহান্নাম কা ধোঁয়া ভি উস জিসম পর লগনে নাহি দেঙ্গে। মানে এই যে আমরা একত্রিত হয়েছি এই মজলিসের মধ্যে এই পরিবেশে একত্রিত হয়েছি মেরে ভাই একমাত্র আল্লাহ পাকের বরকত মহত্ব এবং আল্লাহ পাকের জিকির করার জন্যই, মানে এই একত্রিত হওয়ার ফলে চলাফেরার দ্বারা মানুষের মাধ্যমে মেরে ভাই সামান্য দুলাবালি উঠেই যায় চলেই, বলে এই দুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। জিস মকসদ কে লিয়ে হাম জমা হুয়ে ও মকসদ ইতনা উঁচা হ্যায় কি ইসকি আদনা সি নাগওয়ারি কে সির্ফ গুবার হামারে জিসমো পর লগে উসকা আজর ইতনা বড়া হ্যায় ইতনা বড়া হ্যায় কি কিয়ামত মে আল্লাহ তাআলা ইন আল্লাহ কে দীন কি মেহনত করনে ওয়ালোঁ কো বুলওয়ায়েঙ্গে অর আপনে আরশ কে সামনে ইনকে লিয়ে মিম্বর লগওয়ায়েঙ্গে অর ইয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলনে ওয়ালে মশক্কতে ঝেলনে ওয়ালে উন মিম্বরোঁ পর বেঠেঙ্গে অর ও দেখেঙ্গে কি আরশ অর উনকে মিম্বরোঁ কে বীচ মে মুশক কে টিলে হ্যায় অর ইতনে মে আরশ সে এক হাওয়া চলেগি অর ও হাওয়া উন মুশক কে টিলোঁ সে মুশক কো উড়ায়েগি অর উনকি ফিজাওঁ কো মুশক কি খুশবু ওয়ালা করেগি اور ان کے جسموں پر وہ مشک ڈالے گی یہ اللہ کے نیک بندے دنیا میں دین کی محنت کرنے والے حیرانگی سے فرشتوں سے پوچھیں گے کہ اے فرشتوں یہ کیا ماجرا ہے اور یہ مشک جو ہم پر ڈالی جا رہی یہ کیا ہے، فرشتے یہ کہیں گے یہ تو تمہارے اللہ کے راستے میں دین کی محنت میں نکلنے کی وجہ سے جو ادنا سی ناگواری تمہیں پیش آئی تھی کہ اللہ کے راستے کی غبار تم پر پڑی تھی، تمہارے جسم غبار آلودہ ہو گئے تھے، دنیا میں تو تم نے اس غبار کو دور کر دیا، اللہ اتنے قدردان ہے کہ آج اس غبار کو مشک بنا کر تم پر بھی اللہ نے بکھیرا ہے۔ বলেন যে আল্লাহ জল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে কত বড় নিয়ামত দান করছেন কি বিশাল, এবং মেরে ভাই কি একটা মহামূল্যবান মকসদকে সামনে রেখে আমি আপনি একত্রিত হইছি, বলে একত্রিত হওয়ার দাম কত। উনি বলেন যে মেরে ভাই আমি আপনি দুনিয়া থেকে তো চলেই যাব, বলে একসময় আল্লাহ জল্লা জালালুহু আম্মা এই মেহনত করার জন্য এই কাজের জন্য যারা নাকি মেহনত করছে কষ্ট করছে সামান্য ধুলাবাড়ি ছেলের মাঝে লাগছে, বলে এরপরে আল্লাহ তাআলা কি দান করবেন, বলে যখন নাকি হাসরের ময়দান কায়েম হবে তো আল্লাহ তাআলা এই মেহনত করানোওয়ালাদেরকে নিজের সামনে ডাকবেন একত্রিত করবেন, মুশকিল মিম্বর হবে মেরে ভাই এরকম সুসজ্জিত মিম্বর হবে, মিম্বরের মাঝে তারা আরোহিত হবেন বসবেন, আর তাদের সামনে বিশাল মুশকের একটা মেরে ভাই মেশকের একটা বিহার বড় পাহাড় হবে, মানে এমনি ভাবে আল্লাহ পাকের আরশের তলদেশ থেকে বিশাল বাতাস বইবে আর বাতাসে ওই মুশকে উড়াবে, উড়াই নিয়ে তাদের চতুর্দিকে ফালাবে তাদের শরীর মাঝে ফালাবে, মেরে ভাই দস্তুর বুজুর্গ তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাইতে থাকবে, তখন এই সমস্ত লোকজন যারা নাকি আল্লাহ পাকের দিনের জন্য কষ্ট করছে মেরে ভাই মোজাহাদা করছে বিভিন্ন রকমের পেরেশানিকে উঠাইছে জিলছে, বলে তারা নিজেরা জিজ্ঞেস করবেন ফেরেশতা এগুলো কি হচ্ছে আর এগুলো কিসের বিনিময়ে, বলে ওই যে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের জমিনে বলন্দ হয়ে যায় প্রচার প্রসার হয়ে যায় আম হয়ে যায় মেরে ভাই মানব জাতি জান্নাতমুখী হয়ে যায় হেদায়েত প্রাপ্ত হয়ে যায় এর জন্য তুমি আপনি যে মেহনত করছিলে, বলে এই মেহনতের ফলে আজ আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দান করছেন, ওই যে তোমাদের শরীরের মধ্যে সমান বালির ধুলাবালি তোমরা হয়তো ধুয়ে মুছে সাফ করে ফেলছিলে, কিন্তু ওই ধুলাবালির ফলে আল্লাহ তাআলা আজ তোমাদেরকে এরকম ভাবে সুসজ্জিত এবং এরকম ভাবে সম্মানিত করতেন। তো জব আদলাজি নাগওয়ারি কা ইয়ে আজর হ্যাঁ, তো জব আল্লাহ কে রাস্তে মে হাম নিকল কর জো ওর হাম মুজাহাদে করেঙ্গে উসকা আজর আল্লাহ কিতনা আতা ফরমায়েগা উসকা হাম তাসাউর নাহি কর সকতে। মানে সামান্য থেকে সামান্য কষ্টের পরে সামান্য একটু ধুলাবালি লেগে গেছে, মীর ভাই এর জন্য যদি নাকি এরকম ভাবে বিনিময় হয়ে থাকে, তাহলে আল্লাহ আব্বাকে রাস্তায় যাওয়ার পরে বিভিন্ন রকমের কষ্ট এবং বিভিন্ন রকমের পেরেশানি যখন আমার আপনার আসবে, এর বিনিময় যে আল্লাহ তাআলা কি দান করবেন বলে এটা আমাদের ধারণার ঊর্ধ্বে দান করবেন। আমার ইহা জমা হওয়ার কা মকসদ কি জিস মকসদ কে লিয়ে আল্লাহ নে হামে হুজুর কি উম্মত মে বানাকার জো জিম্মেদারি আতা কি, পুরি কি মুরি উম্মত উস জিম্মেদারি কো আদা করনে ওয়ালি বন জায়। আমি আপনি যে এখানে একত্রিত হয়েছি তার উদ্দেশ্য কি, মানে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন আর উম্মত বানাই আমার আপনার উপরে যে জিম্মাদারি দান করছেন, ওই জিম্মাদারি আমি আপনি সমস্ত মানব জাতি আদা করনে ওয়ালা হয়ে যায়, এই এক উদ্দেশ্যকে সামনে রেখেই আমি আপনি এখানে একত্রিত হয়েছি। ইয়ে ও মেহনত হ্যায় জো আল্লাহ নবিয়ো কো আতা কিয়া করতে থে, এটা ওই মেহনত যে মেহনত নাকি আল্লাহ তাআলা নবীদেরকে দান করতেন। আর নবিয়ো কি ইস মেহনত সে ইনসানো কে দিলো মে ঈমান জেসা সরমায়া আর দৌলত আয়া করতি থি। আর নবীদের মেহনতের ফলে মানুষের দিলের মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস ওটা হলো ইমানের মহামূল্যবান সম্পদ মানুষের দিলের মধ্যে আসতো। আর আল্লাহ কি জাত পর ঈমান আর ইয়াকিন কি ওয়াজহ সে আল্লাহ কে আহকাম পর চলনা উম্মতো কে লিয়ে আসান হতা থা, আর আল্লাহ কে আহকাম পর চল কর ও দুনিয়া মে ভি কামিয়াব হতে আর আল্লাহ আখিরাত মে ভি উনকো কামিয়াব করনে কা ওয়াদা ফরমাতে। আর ওনাদের মেহনতের ফলে মানুষের দিলের মধ্যে ঈমান আসতো, আর ঈমানের ফলে মানুষ আল্লাহ পাকের হুকুমকে মানা তাদের জন্য সহজ হয়ে যেত, আর আল্লাহ পাকের হুকুমকে যখন মানত নিজের জিন্দগিকে আমল দ্বারা সুসজ্জিত করত, আল্লাহ তাআলা তাদের জিন্দগিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব জায়গায় কামিয়াব এবং সফল সফল মণ্ডিত করতেন। নবী কি মেহনত সে আর দাওয়াত সে উম্মত কে দিলো মে আল্লাহ কি জাত পর ঈমান আর সিফাত পর ইয়াকিন আতা থা। নবীদের মেহনতের ফলে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের ইয়াকিন আস্থা মানুষের দিলের মধ্যে পয়দা হইত। আর ইয়ে যে হ্যাঁ ইয়ে দিলো কি দিন কি ইয়ে জমিন হ্যায় কি দিলো মে ইয়াকিন পয়দা হো, আর ইয়াকিন পয়দা হোনে কি ওয়াজহ সে কওমো মে আল্লাহ কে আহকাম পর চলনে কি ইস্তেদাদ পয়দা হোতি। আর মানুষের দিলের মধ্যে যখন নাকি আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর পূর্ণ আস্থা জমে, তখন কি আল্লাহ পাকের হুকুম মানা তাদের জন্য সহজ থেকে সহজতর হয়। আর নবী কে চলে জানে কি ওয়াজহ সে মেহনত ছুট জাতি তো উম্মত কা ইয়াকিন কমজোর হো জাতা আমাল বিগড় জাতে। আর নবীরা যখন নাকি চলে যেতেন দুনিয়া থেকে, তখন দাওয়াতের মেহনত না থাকার ফলে ঈমান আস্তে আস্তে মেরে ভাই কমত, আর ঈমান যখন কমত তো স্বাভাবিকভাবে আমলের মধ্যে কমে আসত। আল্লাহ দূসরে নবী কো ইহি মেহনত দেকর ভেজ দিতে, তখন দ্বিতীয় আরেক নবীকে আল্লাহ তাআলা ওনার পিছনে এই মেহনত দিয়েই প্রেরণ করতেন। আর নবী আপনি কওম মে আকর এক এক পিছে ফিরতা আর উনকো আল্লাহ কি তরফ বুলাতা। আর নবীরা দুনিয়ার বকে এসে মানুষের দারে দারে বারে বারে যাইতেন আর মানুষকে আল্লাহ বকি আল্লাহ পাকের জাত ও সিফাতের আস্থা দিনের মধ্যে আনার জন্য মেহনত করতেন। আর আল্লাহ কে দিন পর চলনে কি দাওয়াত দিতাম এবং আল্লাহ পাকের দিনের উপর চলার জন্য দাওয়াত দিতেন। এসে আল্লাহ নে 1,24,000 আম্বিয়া কিরাম আর এক রিওয়ায়াত মে 2,00,000 আম্বিয়া কিরাম কি হস্তিয়ে দুনিয়া মে ভেজি। এরকম ভাবে আল্লাহ তাআলা একের পর এক নবীদেরকে প্রেরণ করছিলেন যার সংখ্যা আনুমানিক 1,24,000 অথবা 2,24,000 মতো বলা হয়। সারে নবী কি মেহনত কা খুলাসা ইয়াকিনো কা বদলনা, সমস্ত নবীদের মেহনতের সারমর্ম হলো ইয়াকিনের পরিবর্তন আর ইনসানো কো আল্লাহ কে উতারে হুয়ে দিন কে মুতাবিক জিন্দগি গুজারনে ওয়ালা বানানা এবং মানব জাতি জাতি করে আল্লাহ পাকের পক্ষ থেকে আরিত দিন অনুযায়ী চলে, এটাই হলো নবীদের জিন্দগির মকসদ। সবসে আখির মে আল্লাহ নে সারে নবীয় কে সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো খাতামুন নবিয়্যিন বানাকর আর সারে ইনসানো আর জামানো আর কওমো কিয়ামত তক কে আনে ওয়ালে জামানো কি তরফ আল্লাহ নে আপনা রাসূল আর নবী বানাকর ভেজা। সর্বশেষে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন যিনি কি সমস্ত নবীদের মেরে ভাই সিলসিলাকে খতম করেন বলে নবীদের আশার ধারাবাহিকতা খতম করেন এবং তিনি সমস্ত জাতির উপরে সমস্ত কওমের উপরে মেরে ভাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য প্রেরিত হয়েছেন। তো হর নবী কা দায়রা নবুয়ত আর দায়রা মেহনত আপনি কওম হতি থি, এক খাস ইলাকা হতা থা আর এক জামানা হতা থা। প্রত্যেক নবীর জন্যই মেরে ভাই মেহনতের একটা গণ্ডি হইতো, একটা মেরে ভাই পরিধি হইতো। আর উস নবী কি মেহনত সে উস দায়রায় মেহনত আর দায়রায় নবুয়ত আর উস কওম মে হিদায়ত জেসি দৌলত আতি থি। এবং নবীদের মেহনতের ফলে আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে ওই জাতির মধ্যে ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের মতো মহামূল্যবান নেয়ামত দান করতেন। দুসরি কওম কে লিয়ে আল্লাহ দুসরে নবী কো ভেজতেন, হ্যাঁ দ্বিতীয় কওমের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নবী প্রেরণ করতেন। আর দূসরে জমানে কে লিয়ে আল্লাহ দূসরে নবী কো ভেজ দিতেন, দ্বিতীয় জমানার জন্য আল্লাহ তাআলা আরেকজন নবীকে প্রেরণ করতেন, কিছু নবী কো তাজিরো কি তরফ ভেজা গেয়া, কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের কাছে প্রেরণ করতেন, কিছু নবী কো জারাত ওয়ালে নকশে আর জমিদারা করনে ওয়ালো কে বিচ মে ভেজা গেয়া, কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা জমিনদার যারা নাকি জমিনে চাষ করে চাষীদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করতেন, কিছু নবী কো সনাতকার কারখানো কি মেহনত করতে ওয়ালে থে উনকি তরফ ভেজা গেয়া, কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা যারা নাকি কারখানায় মেহনত করে কারখানাওয়ালা তাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করতেন, কিছু নবী কো বাদশাহ আর উসকে ওয়াজারা আর ফৌজ কি তরফ ভেজা গেয়া, কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা বাদশাহ তার যে ওয়াজির মন্ত্রী পরিষদ এবং তার যে লস্কর আছে তাদের কাছে প্রেরণ করতেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো সারি দুনিয়া কি কওমে আর সারি দুনিয়া কি শোবো ওয়ালো কি তরফ اور ساری دنیا کی انسان کی اقسام کی طرف رحمت للعالمین اور رسول بنا کر بھیجا گیا اور رسول مقبول صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی সমস্ত জাহানের সমস্ত ঈশ্বরের সমস্ত প্রকারের মানুষের কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবুয়ত কা সিলসিলা আপ সাল্লাল্লাহু আলাইহি পর খতম কর দিয়া গয়া এবং আল্লাহ তাআলা নবীদের ধারাবাহিকভাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর খতম করতেন। আব ইনসানো কি রাহবরি ওয়া রহনুমাই কে লিয়ে কোই নবী নেহি আয়েগা, এখন এই মানুষের সহি রাস্তায় উঠার জন্য মানুষকে আল্লাহমুখী করার জন্য মেরে ভাই নতুন ভাবে কোনো নবী আসবে না, আর সারে ইনসানো কি কামিয়াবি আল্লাহ নে আপকে লায়ে হুয়ে মুবারক দিন মে রাখ দি, আর আমি আপনি সবাই জানি সমস্ত জাতির সমস্ত মানুষের মানব জাতির কামিয়াবি রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিনের উপরেই রাখছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো 23 সাল কা আরসা মেহনত কা দিয়া গয়া, আর রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন মাত্র 23 বছর, আপকি ইয়ে মেহনত ইতনি মুবারক হ্যায় কে 23 সাল মেহনত কি ওয়াজহ সে জো কুফর আর শিরক আর জুলম কে নকশে কায়েম থে আল্লাহ নে সব কো খতম ফরমা কর ইনসানিয়ত কো হিদায়াত আতা ফরমাই, আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর মেহনত এতই সাফল্য এবং এতই ফলদায়ক ছিল যে দুনিয়ার বুকে যত কুফরি যত জুলুম যত অত্যাচার যত অন্যায় মেরে ভাই যত পাপাচার ছিল সব খতম করার জন্য এই 23 বছরের মেহনতই যথেষ্ট ছিল। এ আল্লাহ কিয়ামত তক আনে ওয়ালে ইনসানো কো তেরা পেগাম কোন পৌঁছায়েগা, কোন উনকে ইয়কিনোকে বানানে কি মেহনত করেগা, কোন উনকো তেরে দিন আর ইবাদাত পর লায়েগা, কোন উনকো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালে আখলাক কে সাথ মুত্তাসিফ করেগা, তো উসকে লিয়ে আল্লাহ নে আপকি উম্মত কো চুনা আর উম্মত কো ভেজা হ্যায়, আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করছেন, বলে আল্লাহ আপনার বন্দাদেরকে আপনার মুখী করার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য জান্নাত মুখী করার জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখী জীবন মুখী করার জন্য মেরে ভাই দস্তুরে কি করবে, বলে এজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে এই উম্মতের হার ফর্দকে হার ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করতেন। ইসলিয়ে হলো আল্লাহ তাআলা নে কোরআনে পাক মে ফরমায়া কুনতুম খায়রা উম্মতিন উখরিয়াত লিন্নাস, এ উম্মতে মুহাম্মাদিয়া জিতনি উম্মতে আই নবিয়ো কি তুম উনমে সবসে জাদা আল্লাহ কে হা পসন্দিদা আলা আর আরফা উম্মত হো, বলে এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আরশাদ করেন হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গণ শোনো, অতীতে যত উম্মত গেছে সমস্ত উম্মতের অপেক্ষায় তোমরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে বাছাইকৃত, ইসলিয়ে কি তুমি সারে ইনসানো কি নফা রসানি কে লিয়ে নিকালা গয়া হ্যায়, কেননা তোমাদেরকে সমস্ত মানুষের সমস্ত মানব জাতির উপকার করার জন্য বাহির করা হয়েছে নির্বাচন করা হয়েছে, তো ইয়ে উম্মত বেহতরিন উম্মত হ্যায় কিউকি ইয়ে সারি ইনসানো কো নাকামি সে নিকাল কর কামিয়াবি পর কামিয়াবি কে রাস্তে পর ডালনে ওয়ালি উম্মত হ্যায়, কেননা এই উম্মত কেন উত্তম উম্মত, যেহেতু এই উম্মত সমস্ত মানব জাতিকে ধ্বংসের মুখ থেকে বাহির করে ধ্বংসের হাত থেকে ধ্বংসের রাস্তা থেকে বাহির করে সফল এবং কামিয়াবির রাস্তার মাঝে উঠাবে। পহলি উম্মতোঁ কে জিম্মে থা কে নবী জো দিন লেকর আয়ে উস পর চলে আল্লাহ কে আহকাম কো জিন্দা করেন, লেকিন ইস উম্মত কে জিম্মে সিরফ ইতনা নাহি বলকি আল্লাহ কে আহকাম কো জিন্দা করতে হুয়ে উখরিয়াত লিন্নাস ইস উম্মত কো সারে ইনসানো কি রাহবরি আর রহনুমাই কে লিয়ে নিকালা গয়া হ্যায়, আর উলামা ফরমাতে হ্যায় কি আল্লাহ নে ইস উম্মত কো ভেজা হ্যায় জেসে নবিয়ো কো নবুয়ত লেকর ভেজতে থে ইসি তরহ খতম নবুয়ত কি ওয়াজহ সে আল্লাহ নে ইস উম্মত কো নবিয়ো ওয়ালে কাম কে সাথ ভেজা হ্যায়, অতীতের উম্মতের মেহনত ছিল এটাই যে নবীরা যে মেহনত নিয়ে আসেন এক এক মানে এক এক নবী ছিল, ফলে যেই নবীর উম্মত তিনি ওই নবী যে দিন নিয়ে আসেন ওই দিনের উপর চলা এটাই ছিল ওনাদের মেরে ভাই দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু এই উম্মতের দায়িত্ব এবং কর্তব্য কি, বলে এই উম্মতের দায়িত্ব এবং কর্তব্য হলো যেমন কিনা দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজে চলবে, সমস্ত মানব জাতি কিভাবে চলে, এর জন্য মেহনত এবং মুজাহাদা করবে, এর জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাহির করতেন, নির্বাচন করতেন। বলে অতীতে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামকে যেমন কিনা মেরে ভাই আল্লাহ তাআলা দিনের মেহনতের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা দিনকে কায়েম আর রাইজ করার জন্য মেরে ভাই আল্লাহ তাআলা প্রেরণ করতেন, এমনি ভাবে এই উম্মতকেও আল্লাহ তাআলা মেরে ভাই এই জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করতেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ কে হ্যাঁ যে পছন্দিদা বাত হ্যায় আল্লাহ কে আহকাম উসকা তুম লোগোকো হুকুম করোগে ওর আল্লাহ কি না পছন্দিদা বাতো সে লোগোকো রোক কর ইস জমিন কো আল্লাহ কি না ফরমানিও সে পাক করোগে, আল্লাহ নে ইয়ে জিম্মেদারি ইস উম্মত কো দি হ্যায়। বলে এই উম্মতের জিম্মাদারি কি? বলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যা চান না তার থেকে বাঁচাই, তার থেকে বাঁচিয়ে মেরে ভাই তার থেকে পবিত্র করে মানুষকে আল্লাহ তাআলা যা চান তার উপরে খাড়া করে দেওয়া, যেন কিনা এই জমিনকে, পুরা জমিনকে, ওই জমিনকে, জমিনের জমিনের মেরে ভাই জমিনের পিঠকে আল্লাহ পাকের নাফরমানির থেকে পবিত্র করে আল্লাহ পাকের হুকুম দ্বারা ভরপুর করা, এটাই হলো এই উম্মতের মেরে ভাই মকসদ। ইসলিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইস উম্মত কো जो भी ईमान लाता था, मर्द हो या औरत हो, बड़ा हो या छोटा हो, मालदार हो या गरीब हो, आजाद हो या गुलाम हो, पूरी उम्मत के हर फर्द को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस मेहनत में अपने साथ शरीक किया। এই জন্যই তো রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার ফরকে যেই কিনা ইসলাম গ্রহণ করতো, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই সে গরিব হোক অথবা ধনী হোক, চাই সে জোয়ান হোক অথবা বৃদ্ধ হোক, চাই সে মেরে ভাই আজাদ হোক অথবা গোলাম হোক, এক কথায় সর্বস্তরের মানুষকে এক কাজের মাঝে লাগাইতেন। কি বলে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ, ওই কাজের মাঝেই সবাইকে শরীক করতেন, ওই কাজের মাঝেই সবাইকে লাগাইতেন। जैसे तमाम अंबिया को अल्लाह ने दावत देकर भेजा, ऐसे ही हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी नबूवत मिलने से लेकर और इस दुनिया से तशरीफ ले जाने तक पूरी जिंदगी दावत वाले काम को किया। সমস্ত নবীরা যেমন নাকি অতীতে মেরে ভাই দাওয়াতের কাছ থেকেই লক্ষ্য বস্তু বানাইছেন, এমনি ভাবে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেদিন থেকে প্রেরিত হয়েছেন ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পুরো সময়টাকে একটাই কাজের মাঝে লাগাইছেন, সমস্ত মানুষ কিভাবে জান্নাতমুখী হয়ে যায় দাওয়াতের কাজের মাঝে লাগাইছেন। তো জেসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দে রহে হ্যায়, এসে হি আপকে সাহাবা চাহে মর্দ হো, ঔরত হো, আজাদ হো, গোলাম হো, হর এক সাহাবি ছোটা হো, বড়া হো, আল্লাহ কি তরফ বুলানে ওয়ালা হ্যায়। যেমন কিনা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাকের দিকে দাওয়াত দিচ্ছেন, এমনি ভাবে হার সাহাবি, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, জোয়ান হোক অথবা বৃদ্ধ হোক, ধনী হোক অথবা গরিব হোক, আজাদ হোক অথবা গোলাম হোক, যে কোনো স্তরের মানুষই হোক না, সাহাবি হোক না কেন, সবাই আল্লাহ পাকের দিকে ডাকনেওয়ালা, বোলানেওয়ালা হয়ে গেছেন। ये दावत अल्लाह ने इस उम्मत का फरीदा और जिम्मेदारी बनाया। এই উম্মতের দাওয়াত, এই উম্মতের মেরে ভাই, মেরে ভাই দায়িত্ব এবং এই উম্মতের আসল কাজ বানাইছেন। ये नहीं कि ये सवाब का काम है, कर लो तो सवाब मिल जाएगा, न करो तो कोई तुम पर तावा नहीं, नहीं नहीं, ये जिम्मेदारी है और क्यामत में इसके बारे में हर ईमान वाले से पूछा जाएगा। এটা এমন কোন কাজ না যে ভাই যদি করো তাহলে সব পাবে, যদি না করো তাহলে আল্লাহ পাক কি করবেন না কিছু জিজ্ঞাসা করবেন না। না মেরে ভাই দোস্ত বদরকে এরকম কিছুই না যে ঐচ্ছিক কোন জিনিস করলে সব হবে, না করলে কোনো গোনা হবে না, বরং এটা তো এমন এক জিম্মাদারি যেই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা মেরে ভাই দোস্ত বদরকে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন, ইয়ে কুরআন এ প্যারে নবীজি আপকে লিয়ে নসিহত হ্যায়, আপকে পুরি কৌম কে লিয়ে নসিহত হ্যায়, और तुमसे भी कयामत में इसके बारे में सवाल किया जाएगा। उन्हें कुरान पाक में आयत तिलावत करके बोलें जे যার মফহুম হলো এই যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানা আমাকে আপনাকে যে কোরআন শরীফ দান করছেন, বলে এই কোরআন শরীফ আমার আপনার জন্য নসিহত স্বরূপ, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের আপনাদের জন্য নসিহত স্বরূপ, মেরে ভাই আলোচনার বিষয় আমি আপনার জন্য এর উপরে চলি। বলে যেমন কিনা মেরে ভাই এটা আমাকে আপনাকে জিন্দগি পরিচালনা করার জন্য দান করছেন, এমনি ভাবে কতটুকু চলছি তার উপরে, এর উপরে কতটুকু দুনিয়াতে মানুষকে চালাইছি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কারা হাসরের ময়দানে আবার জিজ্ঞাসাও করবেন। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। یہ اللہ نے حکم دیا حضور صلی اللہ علیہ وسلم کو, وہاں تو حضرت موسیٰ علیہ السلام کو جب کوہ طور پر بلا کر اللہ نے رسالت کی ذمہ داری دی اور کہا جاؤ بنی اسرائیل کی طرف, ان کو جو ہے میری طرف بلاؤ, میری ذات پر ایمان اور توکل اور صبر اور نمازوں کے قائم کرنے کی طرف بلاؤ, اور جاؤ فرعون کی طرف کہ اس کو بھی جو ہے میرے عذاب سے ڈراؤ اور اس کو بھی میری ذات پر ایمان کی طرف بلاؤ۔ اللہ نے پیغمبری عطا فرما کر اور براہ راست بات کر کے ایک ذمہ داری دی وہاں موسیٰ علیہ السلام نے اللہ کی دربار میں درخواست کی, اے اللہ آپ نے مجھے حکم فرمایا کہ جاؤ, اللہ کا یہ امر کائنات کا سب سے طاقتور امر ہے کہ نبی کو فرماتے ہیں جاؤ میرا پیغام لے کر جاؤ, اس سے طاقتور امر کائنات میں اللہ کا کوئی اور نہیں ہے. انہیں قرآن پاک کے آیات تلاوت کرے بلند اللہ تعالی حضور پاک صلی اللہ علیہ وسلم کی نیچے اور ابھی حکم کرتے ہیں قل ہذه سبیلی ادعو الی اللہ, بلند اللہ تعالی نیچے بولتے ہیں بلند মানুষ কে আল্লাহ পাকের দিকে আহ্বান করা, জেনে বুঝে এটা আমার জিম্মাদারি এবং যারা কিনা আমার উপর ঈমান নিয়ে আসছে সবারই জিম্মাদারি. বলেন তারপরে বলেন যে ওইখানে তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে কথা বলে নিজের পরিচয় দান করে নিজের মেয়ের ভাই দস্তুর বুজুর্গ আচ্ছা ওনাকে দান করে আল্লাহ তাআলা হুকুম করলেন যাও বনি ইসরায়েলের কাছে যাও, বনি ইসরায়েলকে গিয়ে আমার জাতির উপরে আস্থান আনার জন্য যাতে করে মেরে ভাই এমনি ভাবে আমার হুকুমতের উপর চলে, আমার হুকুম অনুযায়ী চলতে গিয়ে তাদের যত কষ্ট মশাক্কাত হয় সবার উপরে সবর করে, বলে এই সম্পর্কিত ভাবে তাদেরকে আমার দিকে কি করো আহ্বান করো, সাথে সাথে ফেরাউনকেও আমার দিকে ডাকো, আমার বরত্বর কথা বলো, আমার মহত্বর কথা তার সামনে স্পষ্ট করো, তাকে আমার উপর আস্থা এবং ঈমান আনার জন্য আওয়াজ দাও. বলে ওইখানে তো হযরত মূসা আলাইহিসসালামকে শুধু দায়ী বানাইছেন, বলে আল্লাহ পাকের দিকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন নিজের জাত ও সিফাতের পরিচয় দিয়ে. তো আল্লাহ কা মূসা আলাইহিস সালাম কো ইয়ে ফরমানা কি যাও মেরা পেগাম লেকর বনি ইসরাইল আর ফিরআউন আর উসকি কওম কি তরফ, জি সবসে জ্যাদা তাকতওয়ার আমর হ্যায় মূসা আলাইহিস সালাম কে দিল মে আয়া কি আল্লাহ কা মুঝে ফরমানা আকেলে আদমি কো কি তুম যাও, আল্লাহ কি তরফ সে ইয়ে ইরশাদ দো কো হো জায়ে, আল্লাহ ইয়ে ফরমায়ে এক কে বাজায়ে তুম দো চলে যাও, ইসলিয়ে আল্লাহ সে দুআ কি. اللہ کے نبی ہیں, اللہ سے ہم کلام ہوئے, رسالت اور ذمہ داری ملی ہے, تو وہیں پر دعا کی اے اللہ میرے بھائی ہارون علیہ السلام کو بھی اس ذمہ داری میں شریک کر دے اور اس کو بھی فرما دے, بجائے یہ کہ ایک جاؤ آپ یہ فرما دے تم دونوں میرا پیغام لے کر جاؤ. موسیٰ علیہ السلام نے یہ دعا کی. মরেন্দে হযরত মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নিজে কথা বলে নিজের জাত ও সিফাতের পরিচয় দিয়ে মেরে ভাই আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করতেছেন বনি ইসরাইল এবং ফেরাউনের কাছে, মেরে ভাই উনি যাচ্ছেন, বলে আল্লাহ পাকের জন্য আহ্বান করতে যাওয়া বিশাল বড় মহামূল্যবান এবং দামি আমল, বলেন যে এই দামি আমলের জন্য উনি একা যাচ্ছেন, মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের জাত ও সিফাতের পরিচয় লাভ করে, বলে আমি একা যাবো নাকি আমার সাথে আরেকজন নিয়ে যাবো এই মহামূল্যবান আমলের জন্য, তো নবী হিসাবে আল্লাহ পাকের সাথে কথোপকথনের মাঝে লিপ্ত এমত অবস্থায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি একা না গিয়ে আমার সাথে যদি নাকি আমার ভাই হারুনকেও আমার সাথী করে দেন, বলে দাওয়াতের ময়দানের মাঝে মেরে ভাই আল্লাহ তাআলা ওনাকে একা হুকুম করতেছেন, বলে সাথে সাথে তিনি নিজের ভাইকেও আল্লাহ পাকের কাছ থেকে কবুল করে দুইজন মিলে মেরে ভাই এই মহা আমলের জন্য রওনা দিচ্ছেন. তো আল্লাহ নে ফরমায়া এ মূসা হামনে তোমারি দোয়া কো কবুল কর লিয়া, তোমারে ভাই কো ইস দাওয়াত ওয়ালি জিম্মেদারি মে তোমারে সাথ শরীক কর দিয়া. মানে আল্লাহ তাআলা বললেন হে মূসা যাও, তুমি যে তোমার আমার কাছে চাচ্ছ তোমার ভাইকে তুমি আমি শরীক করে নিতাম তোমার কাজের মাঝে, যাও তাকে নবী বানাই দিলাম, নবী বানাই দিয়ে তোমার তোমার কাজের সাথে তাকেও এই দাওয়াতের কাজের মাঝে শরীক করে দিলাম. লেকিন যে বহুত বড় আল্লাহ কা এহসান, বহুত বড়ি নেমত আর আল্লাহ কা বহুত বড় তাকতওয়ার আমর হ্যায়, বড়ি নেমত হ্যায়, ইসলিয়ে আল্লাহ নে কুরআনে পাক কে আধে সফে মে আপনে ইনামাত গুনওয়ায়ে কে মূসা দেখো হামনে জব তুম পেদা হুয়ে উস পর তুমনে তুম পর কেসে এহসান কিয়া আর মা কো তোমারি তোমারি মা কি তরফ হামনে ইলহাম কিয়া আর হামনে তো সন্দুক বনওয়ায়া আর সন্দুক কো জো হ্যায় দরিয়া মে ডলওয়ায়া, আধে সফে মে আল্লাহ নে ইনামাত গিনা কর আর কা চলো ইয়ে নেমত ভি দে দি কে তোমারে ভাই হারুন আলাইহিস সালাম কো ইস রিসালাত ওয়ালে পেগাম মে তোমারে সাথ শরীক কর দিয়া. এই দামি কাজের মধ্যে মেরে ভাই দাওয়াতের কাজের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিছেন বলে ঠিকই ওনার দাওয়াত ওনার দোয়ার ফলে, কিন্তু আল্লাহ তাআলা এর পূর্বে বলে কোরআনে পাকের অর্ধ পৃষ্ঠা জুড়ে জুড়ে আল্লাহ পাকের ওনার প্রতি কি কি এহসান ছিল, বলে ওই এহসান গুলো অনেকগুলো আল্লাহ তাআলা স্মরণ করাইছেন. হে মূসা তুমি যখন নাকি দুনিয়াতে আসতেছিলে তো এরকম স্কিম চলতেছিল, কিন্তু আমি নিজে মেহরবানি করি তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি, তারপরে তোমার মায়ের দিনের মাঝে আমি কি করছি ওহি দাসি আহাম করছি যে তুমি তাকে লালন পালন করো, যদি নাকি তুমি তোমার উপরে তোমার ছেলের উপরে ভয় করো তাহলে ঠিক আছে সন্দকে ভরে তাকে দরিয়ার মধ্যে ঢালো, বলে নদীর মধ্যে ঢালো, বলে নদীর মধ্যে তোমাকে আমি হেফাজত করছি, আবার ফেরাউনের ঘাটের মধ্যে আমি নিয়ে গেছি, এক কথায় আল্লাহ তাআলা ওনার অনেক নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে, আচ্ছা যাও তুমি যখন নাকি আমার কাছে দোয়া করলে, তোমাকে যেহেতু আমি আমার নবী হিসাবে কবুলই করছি, তোমার দোয়া আমার কাছে কবুল, যাও তোমাকে আমি যেমন নাকি এই নিয়ামত গুলো দান করছি, ওই নিয়ামত অনুযায়ী সাথে সাথে তোমাকে আমি এই নিয়ামত, এই সমস্ত নিয়ামতের চেয়েও আরো বড় নিয়ামত, ওইটা হলো তোমার দোয়ায় তোমার ভাইকে আমি নবী বানাই, তোমার সাথে দাওয়াতের কাজে শরীক করে দিয়ে তোমাকে দুইজনকে প্রেরণ করলাম। কুরবান যায় আল্লাহ কে এহসান আর মেহরবানি পর আর আল্লাহ কে ফজল পর, কি ইস উম্মত কে লিয়ে কিসি নে মাঙ্গা নাহি, খুদ হি আল্লাহ নে আপনি তরফ সে আপনি নবী কো হুকুম দিয়া, হে প্যারে নবী জি আপ কহ দিজিয়ে আল্লাহ কি তরফ বুলা কর আল্লাহ কি পহচান করওয়ানা, আল্লাহ কে দিন কি তরফ বুলানা, ইয়ে মেরি জিন্দগি কা চারা আম আর মকসদ হ্যায় আর মেরি জিন্দগি কা রাস্তা হ্যায়, জেসে মেরি জিন্দগি কা রাস্তা হ্যায় ইসি তরহ জিসনে মেরি ইত্তিবা কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিসনে কহ দিয়া, ইয়ে উসকি জিন্দগি কা মকসদ ভি হ্যায়, আল্লাহ নে হামারে বগায়র ইস্তেহকাক আর বগায়র সওয়াল কে হাম সবকো কলমা গো মুসলমানো কো ও জিম্মেদারি আতা ফরমা দি জো আল্লাহ নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো আতা ফরমাই থি। ওইখানে তো মেনে ভাই দোস্ত বুজুর্গ হজরত মুসা আলাইহিস সালামের দোয়ার ফলে লম্বা করে ইহসানের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করলেন, ওনাকে নবী বানায়ে ওনার সাথে প্রেরণ করলেন। কিন্তু এইখানে তো মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ পাকের কি ইহসান সুখী কি শুক্রিয়া আদায় করবো, বলে আল্লাহ পাকের উপরে আমার আপনার জান কুরবান হোক, বলেন যে আল্লাহ তাআলা এখানে চাও আমি দিতই আমাকে আপনাকে রসুল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আল্লাহ আপনার দাওয়াতে মেহনত দান করতেন, ওই মেহনতের সাথে আমি আপনি চাওয়া ব্যতীতই বিনা চাওয়ায় এহসান করে আল্লাহ তাআলা শরীক করে দিয়ে কোরআনে পাকের মধ্যে হুকুম করতেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলে দিন সমস্ত মানুষকে যে মানুষকে আল্লাহ পাকের দিকে ডেকে আল্লাহ পাকের জাত ও সিফাতের পূর্ণ আস্থা দান করা, এটা হলো আমার কাজ, এবং যারা কিনা আমার এই কথার উপর আস্থা নিয়ে আসবে, বিশ্বাস নিয়ে আসবে, আমার আমার আমার উপর ইমান নিয়ে আসবে, আল্লাহ পাকের উপর ইমান নিয়ে আসবে, তারও কাজ চাওয়া বিদিত মাঙ্গা বিদিত, মেরে ভাই আল্লাহ তারা এত বিশাল এক নেমত আমাকে আপনাকে দিয়ে দিতেন। আমার ইহা জমা অনেক মকসদ ইসি জিম্মেদারি পর আমারা আনা আর মুসলমান কা আনা, জিস জিম্মেদারি কে লিয়ে আল্লাহ নে ইস উম্মত কো পেদা ফরমা কর দুনিয়া মে ভেজা হ্যায়, জানি আপনি যে এখানে তার উদ্দেশ্য একটাই, ওটা হলো ভাই আমাকে আপনাকে যেই উম্মত যেই যেই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করতেন, এই উম্মতের মধ্যে প্রেরণ করতেন, মেরে ভাই ওই উদ্দেশ্যের মধ্যে আমি আপনার সফলমণ্ডিত হই কামিয়াব হই, এর জন্যই আমি আপনি এখানে একত্রিত হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 22-23 সাল মুবারক মেহনত আর আপ হজ্জাতুল উদা পে হো হজ্জাতুল উদা পর আপনি সাহাবা কি জামাত কো লেকর আল্লাহ কে দরবার মে হাজির হুয়ে, আরাফাত কে ময়দান মে 1,24,000 সাহাবা ইকরাম জমা হ্যায় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে সামনে ইস মজমে কো পেশ কর রহে হ্যায় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দে রহে হ্যায় আর পুছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে, এ মেরে সাহাবা বতাও আলা হাল বাল্লাগ, ক্যা মেনে আল্লাহ কা পেগাম তুম তক পুরা পুরা পৌঁছা নহি দিয়া, তমাম সাহাবা নে এক জুবান হোকর কাহা, কাহা ইয়ে আপকা এক মৌজজা থা কি আপ খুতবা দে রহে হ্যায় আর সাহাবা 1,24,000 আপকে সামনে মৌজুদ হ্যায় আর আপকি আওয়াজ সব সাহাবা পর কি তাওকে কানো মে আর আখির মে জো বেঠা হুয়া উস তক আপকি আওয়াজ বগৈর কিসি তরজুমান আর বগৈর কিসি ওয়াস্তে কে এসে পৌঁছ রহি হ্যায় জেসে সামনে ওয়ালে কো আর আপ ইয়ে ক্যা ক্যা কহ রহে হ্যায় আলা হাল বাল্লাগ, এ মেরে সাহাবা কি এসি মুবারক জামাত থি কি আম্বিয়া কে বাদ জমিন আর আসমান কি আঁখ নে এসি মুবারক জামাত দেখি নহি, জিনকি তরবিয়ত আল্লাহ কে রসুল নে কি থি আর উনকো এক মেহনত পর ডালা থা, ফরমায়া আলা হাল বাল্লাগ, ক্যা মেনে আল্লাহ কা পেগাম তুম তক পৌঁছা নহি দিয়া। বলেন যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 22-23 বছরের মেহনতের ফলে ফিরে ভাই দস্তুর বুজুর্গ হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক বিশাল জামাত কায়েম হইছে পুরা দুনিয়াতে, মেরে ভাই দস্তুর বুজুর্গ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতে করতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হজের মৌকায় বলেন যে যখন কিনা মেরে ভাই দস্তুর বুজুর্গ একত্রিত হলেন সেই হজ্জাতুল বিদা আরাফাতের ময়দানে, বলে ওইখানে মাঝে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে খুতবা দিচ্ছেন, বলে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা কেরামতি বিশেষ একটা মজা ছিল, এটাই কি বলে মজাদা হলো এই যে 1,24,000 আনুমানিক সাহাবি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই কিনা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এক সমান ভাবে শুনতেছেন, একেবারে কাছে যিনি তিনি যেমন শুনতেছেন, একেবারে দূরে যিনি তিনিও এমন শুনতেছেন, এমন এক মজমা, যে মজমা মীর ভাই এমন মজমা আর দুনিয়াতে হইতে পারে না, জমিন আসমানের নিচে জমিনের পক্ষে এরকম মজমা আর হইতে পারে না, জমিন হয়তো বা এমন মজমা আর কোনদিনও দেখতে পারবে না, এমন এক মজমা আল্লাহ তাআলা রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তৈরি হলো। কেনই তৈরি হবে না? যেহেতু তারা রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীর ভাই সংস্পর্শে, ওনার সহবতে, ওনার মীর ভাই দস্তুর বুজুর্গ লালিত পালিত হয়ে ওনার মাধ্যমে তরবিয়ত হয়ে এই মজমা কায়েম হইতেন। পরে সবাইকে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আলা আহল বাল্লাহ, আমি কি আমার উপর যে জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি তোমাদের পর্যন্ত পৌঁছাইছে কি? সবাই শুনতেছেন, সবাই মেরে ভাই দস্তুর বুজুর্গ একসাথে শুনতেছেন। সব সাহাবানে এক জবান হকর জবাব দিয়া, বলা ইয়া রাসূলুল্লাহ, কিউ নহি এ আল্লাহ কে রাসূল, বাল্লাগতার রিসালা وأديت الأمانة وجاهدت في الله حق جهاده, آپ نے اللہ کا پیغام پورا پورا پہنچا دیا اور آپ نے اللہ کی دی ہوئی دین والی امانت پوری پوری ادا کر دی, اور جیسے محنت کرنے کا حق تھا اے اللہ کے رسول اس محنت کا حق ادا کر دیا. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے آسمان دنیا آسمان کی طرف اپنی شہادت والی انگلی سے اشارہ کیا, اللہم فاشہد اللہم فاشہد اللہم فاشہد, اے اللہ آپ گواہ رہیے یہ آپ کے بندے, یہ صحابہ کرام کی یہ بہترین اور پاکیزہ جماعت, یہ تیرے نبی کے بارے میں گواہی دے رہی ہے کہ تیرے نبی نے پیغام پہنچا دیا, امانت ادا کر دی اور محنت کا حق ادا کر دیا. لیکن بات یہاں ختم نہیں ہوئی, اللہ کے رسول نے فرمایا, الا کان کھول کر سن لو, ابھی یہ بات یہاں پوری نہیں ہوئی, فلیبلغ الشاہد منکم الغائب, تم میں سے جو بھی جتنی دین کی بات کا شاہد اور گواہ ہے اس کو جتنے بھی غائبین ہیں سب تک پہنچانا تمہاری ذمہ داری ہے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے جس صحابی کو دین کی جو بات معلوم ہے اس کو قیامت تک پہنچانے کی ذمہ داری اللہ کے رسول نے اس صحابہ کے مجمع پر ڈال دی. پر نصر مقبول صلی اللہ علیہ وسلم یہ وشال میرے بھائی صحابہ اکرام رضوان اللہ علیہم اجمعین মধ্যে কি বলেছেন, আমি কি আমার জিম্মাদারি তোমাদের পর্যন্ত পৌঁছাই নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক সুরে এক আওয়াজে এক বাক্যে সবাই বললেন, কেনই না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জিম্মাদারি অক্ষরে অক্ষরে পূর্ণভাবে আপনি আদায় করছেন, যেমন কিনা আপনি আপনার জিম্মাদারি আদায় করছেন, আপনি আমানতকে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন, এবং এই ব্যাপারে যত রকমের কষ্ট হইতে পারে বলে যত রকমের মেহনত হইতে পারে সব মেহনতকে আপনি পরিপূর্ণ করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পর্যন্ত আপনার পরে যে জিম্মাদারি আছে ওই জিম্মাদারি সম্পূর্ণভাবে আদায় করছেন, আমরা এই ব্যাপারে সাক্ষী. বলে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতে ওনার তরবিয়তে গঠিত এক বিশাল বীরে ভাইদস্তব সাহাবাদের জামাত এই কথা বলছেন. তো রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আপনার পক্ষ থেকে নির্বাচিত আমার সাথে থাকার জন্য সাহাবারা আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছে, আল্লাহ রাসূল মক্বুল সাল্লাম তিনবার আল্লাহ পাককে সাক্ষী রাখতেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমার সাহাবারা আমার ব্যাপারে এই সাক্ষী দিচ্ছে. বলে একবার না, দুইবার না, তিনবার করে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে সাক্ষী রাখতেছেন. এইখানেই কথা শেষ না মেরে ভাই. তারপরে বলেন যে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরা বলে শোনো, শোনো খুব ভালোভাবে গুরুত্ব সহকারে শোনো, তোমাদের মধ্যে যারা নাকি এখানে উপস্থিত আমার কাছ থেকে তোমরা যা যা শুনছো যা যা বুঝছো বলে এই সব কিছু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে তোমরা পৌঁছাবে, এই জিম্মাদারি তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে তোমাদের প্রত্যেকটা ফর্দকে দেওয়া হচ্ছে. বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জিম্মাদারি নিজেদের কাঁধে নিচ্ছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে. মীর ভাই রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে ওনার সহবতে যা যা শিখছেন যা যা বুঝছেন যা যা গ্রহণ করছেন সব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ পর্যন্ত পৌঁছাইবেন, এর জন্য আনসক মেহনত করবেন, এই এক জিম্মাদারি ওনারা নিজেদের কাঁধে নিচ্ছেন. جیسے صحابہ کرام نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ساتھ آپ کی مبارک زندگی میں آپ کے ہوتے ہوئے اس محنت کو کیا اور اس کے لیے ہر تکلیف برداشت کی اور اپنا جان اور مال لگایا اور اپنے وطن کو چھوڑا اور اپنے بچوں کو گھروں کو چھوڑ کر اللہ کے راستے میں گئے, اسی طرح صحابہ کرام حضور صلی اللہ علیہ وسلم کی ذمہ داری کے ڈالنے پر اور آپ کے اس دنیا سے تشریف لے جانے پر مکہ اور مدینہ میں نہیں رہے بلکہ پوری دنیا میں اس پیغام کو لے کر گئے اور دنیا کے کونے کونے میں اس پیغام کو پہنچا دیا, جس کی وجہ سے اللہ کا احکام اور یہ دین ساری دنیا کے انسانوں تک پہنچا. পরে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যেমন কিনা রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে মীর ভাই যাচ্ছিলেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ দিচ্ছিলেন. বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন এলাকায় প্রেরণ করতেছিলেন, মীর ভাই দস্তুর বুজুর্গ স্বচ্ছন্দে মীর ভাই রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গামকে নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন, বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে মীর ভাই দস্তুর বুজুর্গ ওনারা যাচ্ছিলেন রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়. বলে এমনি ভাবে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিতেন তখনও ওনারা দুনিয়ার আমার ঠিকানা আছে, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেরে ভাই দোস্ত বুজুর্গ দুনিয়ার সব জায়গা পর্যন্ত মেরে ভাই ওই জিম্মাদারি নিছেন, বলে ওই জিম্মাদারি আমার আপনার উপরে কাজে বর্তিত হয়েছে। মেরে ভাই ওনারা যেমন নাকি আল্লাহ আব্বাকে রাস্তায় দুনিয়ার এক কোনা থেকে অন্য কোনায় গেছে, আমার আপনার উপরে ওই জিম্মাদারি অবতীর্ণ হয়েছে। তো আজ আমার এই ময়দান মে লাখো কি তাদাদ মে জমা হওয়া আর পুরি দুনিয়া কি মুলকো সে মুসলমানো কাজ দুনিয়া মে জমা ইস জগা পে জমা হওয়া তিন দিন কে লিয়ে জমা হওয়া ইসি মকসদ কে লিয়ে হ্যাঁ কি কেসে ইয়ে উম্মত ফির সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেহনত কো হুজুর কে তরিকে পর করনে ওয়ালি বন জায়ে। মেরে ভাই আমি আপনি লাখো মুসলমান এই ময়দানে যে একত্রিত হয়েছি, বিভিন্ন দেশ থেকে মেরে ভাই আমাদের ভাইরা যে একত্রিত হয়েছেন, মানে উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য হলো আবার ওই মেহনত, যে মেহনত রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরুমার জমানায় চালু করতেন, আর যার ফলে দুনিয়া দিন পুরা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে। মেরে ভাই ওই দিন আবার নতুন ভাবে কি হয়ে যায়, চালু হয়ে যায় ওই মেহনত, আবার নতুন ভাবে চালু হয়ে যায়, যাতে করে দুনিয়ার বুকে প্রত্যেকটা নাচে কানাতে প্রত্যেকটা কোনায় কোনায় মেরে ভাই ওই দিনের আলো, ওই দিনের মেহনত পৌঁছে যায়। আর এর জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ মানুষ মেহনত করনেওয়ালা হয়ে যায়। তো জেসে হজুর সাল্লাহ সাল্লাম কে জমানে মে আপ সাল্লাহ সাল্লাম কি মেহনত সে দুনিয়া সে জুলম ওর শির্ক ওর কুফর ওর বাতিল কি সারি অন্ধেরিয়া ছট গই ওর ইনসানো কো পাকিদা জিন্দগি মিলি, তো আজ ভি উস মেহনত মে ওহি আসর হ্যায়। আজ হাম ইস মেহনত কো হজুর সাল্লাহ সাল্লাম কে তরিকে পর করেঙ্গে, তো আল্লাহ কা ওয়াদা হ্যায় কি আজ ভি আল্লাহ মেহনত করনে ওয়ালো কো হিদায়াত আতা ফরমায়েঙ্গে ওর ইনকি মেহনত কো কবুল করকে আল্লাহ ইনসানিয়ত কে লিয়ে হিদায়াত কে ফয়সলে ফরমায়েঙ্গে, আর জো জো ইনসানিয়ত হিদায়ত পর আকর আপনি জিন্দগিও কো বদলেগি আল্লাহ উনকো উনকি মেহনতো আর আমাল কা আজর দেঙ্গে, আর ইয়ে পহলে জো মেহনত করনে ওয়ালে সব বনে হ্যায় উন সব কে বরাবর আল্লাহ ইনকো উনকে আমাল আর মেহনত কা আজর আতা ফরমায়েঙ্গে। পরে মেরে ভাই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেহনত শুরু করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনতে খাড়া হইছেন, ওনাদের মেহনতের বদলতে পুরা দুনিয়া থেকে কুফর শিরক বেদাত মেরে ভাই এমনি ভাবে বিভিন্ন রকমের অন্ধকারী নাফরমানের যত অপর অন্ধকার ছিল সব অন্ধকার কেটে গিয়ে দুনিয়ার বুকে মেরে ভাই আল্লাহ পাকের হুকুম মানার, আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে কায়েম হওয়ার, মেরে ভাই একদম চালু হওয়ার এক আলো পুরা দুনিয়াতে চলছে চলছে, মেরে ভাই এমনি ভাবে এই মেহনতের মাঝে এক বিশাল বড় আসর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো স্থানে মেরে ভাই এই মেহনত চলবে, বলে সর্বপ্রথম ফাদা তো হবে এই যে রাকিনা মেহনত করবে, আল্লাহ দ্বারা এই মেহনত কারণেওয়ালাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়ত দান করবেন, এই ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে রয়ে গেছে। যেমন কিনা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দান করবেন, তাদের মেহনতকে উসিলা করে আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তাদের মেরে ভাই দোস্ত বুজুর্গ দিলকে আলোকিত করে তাদেরকেও হেদায়তের উপর খাড়া করবেন, তাদেরকেও মেরে ভাই দিনের উপর চলার যোগ্যতা দান করবেন। শুধু কি তাই না, মেরে ভাই দোস্ত বুজুর্গ বলেন তার চেয়ে বড় কথা হলো যারা কিনা মেহনত করবেন ওনাদের মেহনতের বদলতে যারা যারা দিনের উপরে খাড়া হবেন দুনিয়ার যে কোনো স্থানে দিনের উপর চলবে, ফলে তাদের দিনের উপর চলার ফলে আল্লাহ তাআলা তাদেরকে তো পূর্ণ পূর্ণ সওয়াব দিবেনই দিবেন। তারা যে মেহনত করে মেরে ভাই তার যার মেহনতে যে খারাপ হইলো সে যত আমল করবে সব আমলের মেরে ভাই সান মর্ম খোলাসা এবং ওই বরাবর আমল আল্লাহ তাআলা যিনি কিনা মেহনত শুরু করছেন যার মেহনতের বদলতে আল্লাহ তাআলা দুনিয়াতে মেরে ভাই হেদায়েতের নূর প্রচার করছেন তাকে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ দান করবেন। আল্লাহ নে ইস আলম কো আলমে আসবাব বানায়া হ্যায় ইয়ানি আল্লাহ নে আসবাব পয়দা কিয়ে আর ইনসান উন সববো ইখতিয়ার করতা হ্যায় ফির আল্লাহ আপনি কুদরত সে উন সবাবো মে নতিজা জাহির ফরমাতে হ্যায়। ইয়ে আসবাব তো খুদ মখলুক হ্যায় আপনে মৌজুদ হোনে মে নতিজা জাহির করনে মে আল্লাহ তাআলা উসমে নতিজা ডালতে হ্যায়, জেসে জারাত কি মেহনত সে গল্লে মিলতে হ্যায়, সনাত কি মেহনত সে চিজে মিলতি হ্যায়, তিজারত সে মাল মিলতা হ্যায়, লেকিন কিসি মেহনত পর আল্লাহ নে ওয়াদা নহীন কিয়া কি ইসকা নতিজা জাহির হোগা, জব চা আল্লাহ তাআলা জিস মেহনত কা চাহে নতিজা জাহির কর দে আর জিস মেহনত কা চাহে নতিজা জাহির না করে, লেকিন এক ইয়ে মুবারক মেহনত এসি হ্যায় কি ইস মেহনত পর তো আল্লাহ নে ওয়াদা কিয়া হ্যায় আর কসম খাই হ্যায় কি ইয়ে মেহনত জো করনে ওয়ালে হোঙ্গে আর ইয়ে সবসে উঁচি মেহনত হ্যায়, ইন মেহনত করনে ওয়ালো কো হাম সবসে কীমতি দৌলত ইয়ানি হিদায়ত আতা ফরমায়েঙ্গে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ লামাআল মুহসিনীন, কে ও লোক জো হামারি রজা কো হাসিল করনে কে লিয়ে আপনা জান আর মাল লাগায়েঙ্গে আর আপনি আলা দর্জে কি ইন্তেহাই দর্জে কি কোশিশ করেঙ্গে, আল্লাহ কসম খা কর ফরমা রহে আলবত্তা জরুর ব জরুর ইন মেহনত করনে ওয়ালোঁ কো হাম সারে ও রাস্তে দিখলা দেঙ্গে জো রাস্তে আল্লাহ তক পৌঁছানে ওয়ালে হোঁ। পরে যে দুনিয়া তো হলো মেরে ভাই আসবাবের জায়গা, এখানে মেরে ভাই আসবাব দ্বারা গৃহীত সব জায়গায় বিভিন্ন রকমের আসবাব, আর আসবাব থেকে বিভিন্ন জিনিসের মধ্যম যেটাকে বলা হয় বিভিন্ন মধ্যমে ওইটাই হবে যেটা নাকি আল্লাহ তাআলা চান, করে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে মেহনত করে, তো আল্লাহ যার জন্য দান তার জন্য লাভবান লাভদান করেন, কৃষক তার কৃষির মধ্যে মেহনত করে আল্লাহ তাআলা যার জন্য চান মেরে ভাই তাকে লাভদান করেন। বলে দুনিয়া হলো আসবাবের স্থান, আসবাব গ্রহণ করার স্থান, বলে আসবাব গ্রহণ করবে, কিন্তু এই আসবাব মধ্যে আল্লাহ তাআলা যাকে চান যে যতটুকু চান ততটুকু লাভদান করবেন, যা দেনেও না আল্লাহ। আসবাব নিজে নিজে হইতেও পারে না, আর মেরে ভাই মধ্যম নিজে নিজে কাউকে উপকৃতও করতে পারে না। বলে নিজে বনার পিছনে যেমন নাকি আল্লাহ পাকের হকমের মোস্তাজ, এমনি ভাবে এই আসবাব থেকে উপকার অপকার এগুলো আল্লাহ পাকের ইচ্ছার উপরেই নির্ভর করে। তিনি যদি চান তাহলে উপকার হবে, তিনি যদি না চান তাহলে উপকার হবে না। কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ, যেহেতু আসবাবের স্থান হলো দুনিয়াতে আসবাব গ্রহণ করার স্থান, হেদায়তের জন্য সবচেয়ে বড় আসবাব হলো মেরে ভাই মেহনত। বলে কোন মেহনতের উপরে কোন আসবাব গ্রহণ করার মাধ্যমে মেরে ভাই নতিজা পাবে এমন কোন স্পষ্ট ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে নাই। কিন্তু মেরে ভাই দস্তুর বুজুর্গ, হেদায়ত অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের রাজের খুশি করার জন্য যদি নাকি কেউ মেহনত করে, তার জন্য আল্লাহ তাআলা মেরে ভাই একদম স্পষ্ট ওয়াদা করছেন, খোদ কালামে পাকের মাঝে এরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলে যে কোনো ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জন করার জন্য মেহনত করবে, আমাকে পাওয়ার জন্য মেরে ভাই মেহনত করবে, তো আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই অবশ্যই খুলে দিবেন। তোমারে ইস মেদান মে জমা হোনে কা মকসদ কি আল্লাহ কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালি মেহনত উম্মত ইস পর খড়ি হো জায়ে ওর উম্মত ইস মেহনত কো মেহমানত কো করনে ওয়ালি বান জায়ে। তো ইস মেদান মে জমা হোনে কা মকসদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেহনত কো জিন্দা করনা ওর উম্মত কে হর ফর্জ কো ইস পর খড়া করনা হ্যায়। আমার আপনার এই ময়দানে একত্রিত হওয়ার উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য একটাই, রসুল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত। রসুল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরজে মেহনত করতেন, বলে হুবহু ওই তরজে ওই তরিকা মেরে ভাই পুরা দুনিয়াতে কায়েম হয়ে যায়, সমস্ত উম্মত এই মেহনতকে লেনেওয়ালা কারণেওয়ালা হয়ে যায়। এই উদ্দেশ্যেই আমি আপনি এই ময়দানে একত্রিত হয়েছি। তো হুজুর কি মেহনত ভি জিন্দা হো আর ইস মেহনত মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা তরিকা ভি জিন্দা হো। রসুল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতও জিন্দা হয় এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মেহনতকে যেই লাইনে যেই তরিকায় যেই সাথে করছেন ওই লাইন ওই তরিকা ওই সাথও জিন্দা হয়ে যায়। তো উসকে লিয়ে সবসে পেহলে হমনে ইয়াকিনো কি তবদিলি কি মেহনত করনি হমে করনি পড়েগি। এই জন্য সর্বপ্রথম মেহনত আমাকে আপনাকে নিজের দিলের ইয়াকিনকে পরিবর্তন করার জন্য মেহনত করতে হবে। আর ইবাদাত কো সহি নেহজ পর লানে কি কোশিশ করনি হোগি এবং ইবাদতকে সহি লাইনে নেওয়ার জন্য চেষ্টা আর কোশিশ করতে হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখলাককে সাথে ইস মেহনত কো করনা হোগা এবং এই মেহনতকে রসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আখলাক উত্তম চরিত্রের মাধ্যমে উত্তম আখলাকের মাধ্যমে করতে হবে। তবে আর সব হযরত ইস মেহনত কো হুজুর কে তরিকে পর করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, আপনারা সবাই এই মেহনত কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা করার মতো এর আছেন কি ভাই? আর ইস মেহনত কো হুজুর জিন্দেগি কা মকসদ বানা কর করেঙ্গে এবং এই মেহনতটাকে নিজের জিন্দেগির লক্ষ্য বস্তু বানায় করবো। হ্যাঁ, তো ইস মেহনত মে ইয়াকিনো কি তবদিলি আমারে লিয়ে সবসে বড়া সরমায়া ইয়ে দিল কা ইয়াকিন হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি জাত পর ইয়াকিন কি আল্লাহ কি ইবাদত আল্লাহ কে আলাওয়া কোই ইবাদত কে লায়েক নহীঁ, করনে ওয়ালি জাত আল্লাহ কি হ্যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর আল্লাহ দুনিয়া ওর আখিরত মে জো ইয়া কামিয়াবি ইনসানো কো দেতে হ্যায় ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লায়েবে মুবারক দীন ওর আপ কি মুবারক জিন্দেগি পর দেতে হ্যায়। পর এই মেহনতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে বড় মূল্যবান সম্পদ যেটা নাকি আমাকে আপনাকে অর্জন করতে হবে তা হলো মেরে ভাই দিলের পবিত্রতা। বলে দিলের মধ্যে শুধু আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে আস্থাই হয়, এইখানের মধ্যে অন্য কোন জিনিস না থাকে, অন্য কোন আসবাব অন্য কোন জিনিস একদম না থাকে, বলে আল্লাহ পাককে ছাড়া যা কিছু আছে সবকে বাদ দিয়ে এক আল্লাহ পাকের মেরে ভাই আবাদত করনেওয়ালা হয়ে যায়। কিভাবে করব? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে আসেন, সব কিছু মেরে ভাই রসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করতেন ওই রকম ভাবে হয়ে যায়। বলে এই জিনিসটা দিলের মাঝে ঢুকানো, আস্থা দিলের মাঝে ঢুকানো, এটা হলো প্রথম মেহনত। আমারা সবসে কিমতি সরমায়া আর সবসে বড়ি দৌলত দিল মে আল্লাহ কি জাত পর ইয়াকিন কা আনা আর সবসে বড়া সরমায়া হামারে জিন্দগিও মে আল্লাহ কে আহকাম কা জিন্দা হোনা হ্যায়। আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো যেটা অর্জন করতে হবে তা হলো মেরে ভাই দিলের পরিবর্তন, দিলের মাঝে আল্লাহ পাকের জাত ও সিফাতের পূর্ণ আস্থা আশা, আর সবচেয়ে আল্লাহ পাকের হুকুমগুলো দিনে নিজের জিন্দগির হার ক্ষেত্রে জিন্দা হয়ে যাওয়া। জিসকা ঈমান বন গয়া আর উসকি জিন্দগি আল্লাহ কে আহকাম কে তাবে হো গই তো ও কামিয়াব হো গয়া। যার ইমান অর্জন হয়ে গেল এবং তার জিন্দিগি আল্লাহ পাকের হুকুম দ্বারা সুসজ্জিত হয়ে গেল, তার ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম দ্বারা মেরে ভাই সুসজ্জিত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে গেল, পরে সে তো নিশ্চিত ভাবে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাআলা নে কোরআনে পাক মে ফরমায়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়িন্নহু হায়াতান তাইয়িবা। ঈমান কো বানা কর আল্লাহ কি জাত পর ঈমান দিল মে পয়দা করকে অর জিন্দেগি মে আল্লাহ কে আহকাম কো কর জাহান হাম করেঙ্গে অর নেক আমাল করেঙ্গে আল্লাহ কসম খা কর ফরমারে উসকো পাকিজা আফিয়াত ওয়ালি অর কামিয়াবি ওয়ালি জিন্দেগি হাম আতা ফরমায়েঙ্গে। ফলে আল্লাহ জাল্লা জালালুহু মানা ওয়ালু একদম মেরে ভাই নিশ্চিত ভাবে ঘোষণা করতেছেন, যার জিন্দিগিতে যে কোনো চাই, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো স্তরের মানুষই হোক, যে কোনো ভাষা এবং বর্ণের মানুষই হোক না কেন, তার ঈমান সুন্দর হয়ে যাবে, আমাল দ্বারা তার জিন্দিগি সুসজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বলেছেন বলে নুহাইয়িন্নহু হায়াতান তাইয়িবা, তার জিন্দিগিকে আরামদায়ক, শান্তিদায়ক, নিরাপত্তার জিন্দিগি, সুখময় জিন্দিগি আমি তাকে দুনিয়ার মধ্যে অবশ্যই দান করব। দুনিয়া কি জিন্দগি কো বানানে কা ওয়াদা ভি আল্লাহ নে ঈমান অর আমাল পর কিয়া হ্যায়, দুনিয়ার জিন্দগি বানানোর মধ্যে পরও আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমান আর আমলের মাধ্যমে, আর আখিরাত মে আলা দর্জে কি কামিয়াবি অর জান্নাত দেনে কা ওয়াদা ভি আল্লাহ নে ঈমান অর আমাল পর কিয়া হ্যায়, এবং আখিরাতে চিরস্থায়ী উত্তম থেকে উত্তম কামিয়াবি দান করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমান আর আমলের মাধ্যমে। ওয়াদা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতিন ফি জান্নাতি আদন। کہ ایمان اور اعمال جو بنا کر لے آئیں گے اللہ فرما رہے ہیں ہم ایسے باغات دیں گے قیامت میں کہ جن کے نیچے نہریں جاری ہوں گی اور ان کے بالا خانے اور محلات ہوں گے موتیوں کے اور ہیرے جواہرات کے, اس کا وعدہ بھی اللہ نے ایمان اور اعمال پر کیا ہے۔ বলে ইমান আর আমলকে যখন কিনা সুন্দর করবো তো মেরে ভাই আল্লাহ তারা কি কি দান করবেন, বলে তার মধ্যে কিছু বর্ণনা তিনি দিচ্ছেন, বলে আল্লাহ তারা কালামে পাকের মধ্যে এরশাদ করছেন বলে যখন কিনা তুমি ইমান আর আমলকে সুন্দর করবে তো আল্লাহ তারা তোমাদেরকে এইরকম এরকম বাগান দান করবেন যার চতুর্দিক দিয়ে, যার তলদেশ দিয়ে মেরে ভাই সুন্দর নহরগুলো প্রবাহিত হবে, চালু থাকবে, জারি থাকবে, আর এমন এমন মহল, এমন এমন বিল্ডিং, এমন এমন বালাখানা দান করবেন যেটা মতি এবং মেরে ভাই একদার, এগুলোর মাধ্যমে আল্লাহ তারা বানানো খচিত এরকম জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। ঈমান কি জায়গা ইনসান কা দিল হ্যায়, ঈমানের জায়গা হলো মানুষের দিল, যে ঈমান বড়ি তাকতওয়ার চিজ হ্যায়, আর ঈমান বড়ই পাওয়ারফুল জিনিস, শক্তিশালী জিনিস, আর আল্লাহ কে আহকাম কি জায়গা ইনসান কে আজা হ্যায়, আর আল্লাহ পাকের হুকুম আহকামের জায়গা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কি ইসকা দেখনা আল্লাহ কে হুকুম কে মুতাবিক হো, তার দেখাটা যেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে যায়, ইসকা বলনা আল্লাহ কে পক্ষ পছন্দিদা হো, তার মুখের কথাও আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়ে যায়, ইসকা হাত পাও কা ইস্তেমাল আল্লাহ কি পছন্দ কে মুতাবিক হো, এমনকি তার চলা ফিরা ধরা সব আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী হয়ে যায়। তো দুনিয়া আর আখিরাত কি আলা দর্জে কি কামিয়াবি কা মাদার ইনসান কে দিল মে ইয়াকিন কা আনা আর উসকে আজা সে আল্লাহ কে আহকাম কা সাদির হোনা হ্যায়। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল এবং কামিয়াব হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তার দিনের মধ্যে ঈমান এসে যাওয়া আর তার অঙ্গ প্রত্যঙ্গ ওই অনুযায়ী ব্যবহার হওয়া। ইয়ে আমওয়াল, ইয়ে আসবাব, ইয়ে দুনিয়া কে নকশে, ইয়ে হুকুমতে, ये कामयाबी का दार ओ मदार इन पर नहीं है, इसलिए ये तो अल्लाह ने किसी को ज्यादा दिया किसी को कम दिया, लेकिन ईमान और उसके लिए दिल है और अल्लाह के अहकाम उसके लिए इंसान के आजा है, अल्लाह ने ये सबको बराबर दिए। মানে যে দুনিয়ার মধ্যে যত মধ্যম রয়ে গেছে মাল আসবাব ঠিক ততর ভাবে রাজত্ব আরো যত রকম মেরে ভাই দত্তর বুদুর্গ দুনিয়াতে সবকিছু মধ্যম রয়ে গেছে, বলে এগুলো মেরে ভাই দুনিয়া এবং আখরাতে কামিয়াব হওয়ার জন্য মধ্যম নয়, কেননা এগুলো কাউকে আল্লাহ তালা কম দিচ্ছেন কাউকে আল্লাহ তালা বেশি দিচ্ছেন। কামিয়াব হওয়ার জন্য যেগুলো মধ্যম এটা আল্লাহ তাআলা সবাইকে দান করছেন, কি বলে দিল এবং অঙ্গ প্রত্যঙ্গ, দিলের মাঝে ঈমান নিয়ে আসা আর আমাল দ্বারা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সুসজ্জিত করা, বলে এগুলো আল্লাহ তাআলা সমানভাবে সবাইকেই দান করছেন, এই জন্য কামিয়াব হওয়ার জন্য সত্যই হলো ঈমান আর আমাল। আগে দুনিয়াকে মাল ও আসবাব নেই হ্যাঁ, ঈমান আর আমাল ওয়ালে হ্যাঁ, তো আল্লাহ দুনিয়া মে ভি কামিয়াব করেঙ্গে আখিরাত মে ভি কামিয়াব করেঙ্গে। দুনিয়ার মধ্যে হয়তো বা মাল অথবা এরকম যত আসবাব আছে এগুলো নাই, কিন্তু মেরে ভাই ঈমান আর আমাল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব এবং সফল করবেন। আল্লাহ কে রাসূল নে ফরমায়া এ মুহাজিরিন আর আনসার কি জামাত, এ ফুকারায়ে মে সাহাবা, তুমি খুশখবরি হো কি তুম কিয়ামত মে ইস উম্মত কে মালদারো সে 500 সাল পেহলে জান্নাত মে দাখিল হোগে। পরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মহাজের খাসভাবে ফুকারা মানে যারা নাকি দরিদ্র সীমা একেবারে নিচে অবস্থান করছিলেন, বলে ওই সমস্ত সাহাবাদেরকে মহাজেরিনদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার দরিদ্র সাহাবারা শোনো, কিয়ামতের দিন তোমরা ধনীদের অপেক্ষায় 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাস হযরত সালমান ফারসি, হযরত খাব্বাব ইবনে আরাদ, মুসাব ইবনে উমাইর, এসে আম সাহাবা মৌজুদ হ্যায়, তো মক্কে কে সরদারো মে সে এক উয়েনা ইবনে হিসন আর এক ওর আয়া আর উসনে কাহা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম ভি আপকে পাস বেঠনা চাহতে হ্যায় হাম ভি আপসে বাতচিত করনা চাহতে হ্যায় হাম আপকি বাত কো সুনকর কবুল করনা চাহতে হ্যায় লেকিন ইয়ে গরীব কিসম কে লোগ জিনকে জিসমো পর মোটে মোটে সূফ কে কপড়ে হ্যায় আর জিনকি ওয়াজহ সে পসিনা আতা হ্যায় আর ইনসে এক যে বু আতি হ্যায় তো আ হাম ইনকে সাথ নহীং বেঠ সকতে আপ হামে লেকর বেঠে আপ সদর মকাম পর বেঠে হাম আপকে পাস হো আর ইনকো উস ওয়াক্ত হটা দিয়া করে তো হাম আপকি বাত কো লেকর আগে ফেলা দেঙ্গে হাম বড়ি তাকত ওয়ালে হ্যায় আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিউকি সারে ইনসানো কি হিদায়াত চাহতে থে আপকে দিল মে সারি ইনসানিয়ত কা গম থা ইসলিয়ে আপকে দিল মে আয়া কি মেরে ইয়ে সাহাবা জো ফুকারা হ্যায় আর জিনকে পাস ঢঙ্গ কে কপড়ে ভি নহীং হ্যায় ইনকো কুছ দের কে লিয়ে মে পিছে কর দুঁ তো উন সাহাবা সে কাহা ও সাহাবা তো বিচারে সুকর গয়ে আর মসজিদ কে এক কোনে মে আখরি হিসসে মে জাকর বেঠ গয়ে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইন লোগো সে বাত করনা চাহি আর জিবরাইল আলাইহিস সালাম এক আয়াত লেকর আ গয়ে وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا اے میرے پیارے نبی جی آپ نے کیا کیا آپ اپنے آپ کو جمائے رکھیے ان لوگوں کے ساتھ اور اپنے آپ کو بٹھائیے ان لوگوں کے ساتھ جو صبح اور شام اللہ کو پکارتے ہیں اللہ کے احکام کو پورا کرنے والے ہیں حضور صلی اللہ علیہ وسلم اٹھے اور ان صحابہ کو تلاش کرنے لگے اور ان صحابہ کو مسجد کے آخر میں پایا اور ان کو سینے سے لگایا اور کہا تمام تعریفیں اس اللہ کے لیے ہیں کہ جس اللہ نے مجھے یہ حکم دیا کہ میں ان کے ساتھ بیٹھوں اور میرے ان کے ساتھ بیٹھنے سے پہلے اللہ نے مجھے موت نہیں دی بلکہ میں مجھے موقع ملا کہ میں ان کو اپنے ساتھ بٹھاؤں اے میرے صحابہ تم ایمان اور اعمال کی وجہ سے اتنے اونچے ہو کہ میرا مرنا اور جینا تمہارے ساتھ میرے بھائی دوست اور بزرگو مرنتی اللہ جل جلالہ ہمان مالہ ایمان اور اعمالের মত যোগ্যতা সবাইকে সমান ভাবে দান করতেন উনি ওই কথা উল্লেখ করতে গিয়ে বলতেছিলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম মাইন্ডের গরীব তবকা যেমন নাকি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের মেরে ভাই গরীব সাহাবী যারা ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা এমন অবস্থায় মক্কার ধনাঢ্য ব্যক্তি যারা যারা নাকি খুব উনি হাই লেভেলের মানুষ উপরের স্তবকার মানুষ যেমন নাকি হইয়াইনা এবং এই ধরনের যারা আছেন বলে ওনারা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে বসতে চাই আপনার কথা শুনতে চাই আপনার কথাগুলো নিয়ে পুরো দুনিয়াতে প্রসার লাভ করাইতে চাই কারণ আমরা হলাম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমরা হলাম এক একজন পদের মর্যাদা পদমর্যাদাওয়ালা ব্যক্তি তবে বসতে যে চাই একটা কথা হলো কি আপনার আশেপাশে যারা রয়ে গেছে তারা এই বড়ই নিম্ন শ্রেণীর মানুষ বড়ই দুর্বল মানুষ বড়ই গরিব প্রকারা তাদের কাছে কিছুই নাই তাদের শরীর মাঝে কিনা একদম দুর্গন্ধ রয়ে গেছে কাপড় চোপড়ও নাই এক কথায় নিম্ন শ্রেণীর মানুষ তাদের সাথে আমরা বসতে পারি না আমাদেরকে একটু যদি সুযোগ সুবিধা করে দেন আমাদেরকে যদি আলাদাভাবে একটা ভাবে আমাদেরকে বসান তাহলে আমরা আপনার সাথে বসতে রাজি আছি শ্রী মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর দিল বড় প্রশস্ত মেরে ভাই চাইতেন সমস্ত জাহানের মানুষ জান্নাতমুখী হয়ে যায় জাহান্নাম থেকে বেঁচে যায় আল্লাহ পাককে চিনিওয়ালা হয়ে যায় এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দরিদ্র শ্রেণী যারা ছিলেন ওনাদেরকে নিজে মেরে ভাই দয়া অনুভূতি হয়ে দয়া পরামর্শ হয়ে বললেন তোমরা একটু যদি এক পাশে হয়ে বসতে তারা একটু আসতো তাদের সাথে আমি একটু বসতাম তারা কিনা আমার কথাগুলো নিত মেরে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো রাসূলের উপর জান কুরবান করনেওয়ালা যে কিনা সাহাবাদেরকে বলছেন বলে সব একদিকে টিকে গেছে মানে একদিকে একজন চাইপে গেছে রসুল মসজিদের এক কোনায় গিয়ে তারা জড়স্থ হয়ে বসে আছে বলে আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব ওনারা ওই লাইনে ভাই নিজেদেরকে লিপ্ত করছেন মশগুল হয়ে গেছেন যেই কিনা রসুল্লাহাম তাদেরকে নিয়ে বসবেন এমন তো অবস্থায় মেরে ভাই কি হলো হজরত জিবরিল আলাইহিসসালাম আসলেন আর এসে কি বললেন বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সাথে বসুন যারা কিনা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করার মধ্যে সদা সর্বদা লিপ্ত তাদের সাথে আপনি বসুন রাসূলুল্লাহ সাথে সাথে উঠলেন এবং তাদেরকে মেরে ভাই তাদের সাথে গেলেন তাদের সাথে বসলেন তাদের সাথে বসে মানে নিজেকে নিজে কি কইতেছেন বলতেন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আমি তোমাদের সাথে বসার মতো আল্লাহ তাআলা জীবন দান করতেন এর পূর্বে যে আমি মৃত্যুবরণ করি নাই হে আমার সাহাবারা শোনো তোমাদের সাথে আমার জীবন তোমাদের সাথে আমার মরণ মেরে ভাই দোস্ত বুজুর্গ তোমাদের সাথে আমার হাসর বলে রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে নিলেন বলে ওই দরিদ্র সাহাবাদের মকাম আল্লাহ পাকের কাছে কত বেশি কত বড় এই কথা মেরে ভাই দোস্ত বুজুর্গ এখানে উল্লেখ করা এবং এখানে ফুটিয়ে তোলাই উদ্দেশ্য ছিল তো ইস মেহনত কে জরিয়ে আপনি ঈমান কো বানানা আল্লাহ কি জাত পর ইয়াকিন কো বানানা ইয়ে হামারা মকসুদ হ্যায় মানে এই মেহনতের মাধ্যমে নিজের ইমান আর নিজের আমলকে সুন্দর করা এটাই হলো মেরে ভাই একমাত্র উদ্দেশ্য ইনসান কে দিল মে জব আল্লাহ কি জাত কা ইয়াকিন আ জাতা হ্যায় আর চিজোন সে তাআসসুর নিকল জাতা হ্যায় তো ফির আল্লাহ বরাহে রাস্ত ইস ইনসান কি মদদ ফরমাতে হ্যায় বলে মানুষের দিলের মাঝে যখন নাকি আল্লাহ পাকের জাত ও সিফাতের আশায় আসে আর তার দিল থেকে বিভিন্ন রকমের জিনিস আসবাবের আসর প্রভাব দিল থেকে বাহির হয়ে যায়, তখনই সে আল্লাহ পাকের সাহায্য পাওয়ার উপযুক্ত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে হ্যায় ইন্নামা সুল্লিতা আলা ইবনে আদম মা খাফাহু ইবনে আদম, কে ইনসান যে দুনিয়া কে নকশা ওর চিজো সে ডরতা হ্যায় اور ان سے اثر لیتا ہے تو اللہ دنیا کے نقشوں کو چیزوں کو اس پر مسلط کر دیتے ہیں, اور اگر یہ انسان اپنے دل سے ساری چیزوں کا تأثر اور خوف نکال کر اللہ کے خوف کو پیدا کر لے تو اللہ کائنات میں سے کسی چیز کو اس پر غالب نہ آنے دے۔ حضرت ابن عباس رضی اللہ تعالیٰ ابن عمر رضی اللہ تعالیٰ برنا کریں جے রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন মানুষ যখন কিনা কোন জিনিস দ্বারা প্রভাবিত হয়, কোন জিনিসের বরকত তার দিলের মাঝে আসে, তো যখনই কিনা কোন জিনিস দ্বারা প্রভাবিত হলো অথবা কোন জিনিস থেকে সে কি হলো ভয় পেয়ে গেল অথবা কোন জিনিস থেকে সে মেরে ভাই মোতাসির হয়ে গেল, বলে ওই প্রভাবিত হওয়া অথবা ভীত হওয়া অথবা ওই জিনিসের জন্য আকাঙ্ক্ষিত হয়ে গেল, বেশি থেকে বেশি ওই দিকে দাবিত হয়ে গেল, তো ওই জিনিস তার উপরে মেরে ভাই প্রভাব বিস্তার করে বসে, সে তার থেকে ভীত হয়ে যায়, তার দ্বারা মেরে ভাই প্রভাবিত হয়ে যায়। আর যদি নাকি সে কোন জিনিস থেকে প্রভাবিত না হয়ে আল্লাহ পাকের দিকে দাবিত হয়, তা আল্লাহ তাআলা ওই সব জিনিসকে তার দ্বারা প্রভাবিত এবং সব জিনিসকে তার দ্বারা ভীত বানায় দেয়। وَإِنَّمَا وُكِّلَ ابْنُ آدَمَ لِمَنْ رَجَاهُ, اور انسان اگر مخلوق میں سے کسی سے امید باندھ لے کہ اس مخلوق سے اس بڑے آدمی سے میرا کام پورا ہوگا تو اللہ تعالیٰ اس کے حوالے کر دیتے ہیں, اور اگر یہ مسلمان ایمان والا ساری چیزوں سے امیدیں کاٹ کر اللہ کے ساتھ امید باندھ لے کہ کرنے والی ذات اللہ کی ہے تو اللہ کسی کے حوالے اس کو نہ کریں, اپنی قدرت سے سارے اس کے کام بنا دیں۔ মেরে ভাই এই মানব যদি নাকি কারোর দ্বারা আশায় মেরে ভাই কারোর দ্বারা আশা সঞ্চার হয় তার দিলের মাঝে যে আমার তার দ্বারা উপকৃত হবে, তার দ্বারা উপকৃত হবে, তার দ্বারা আমি উপকৃত হব, বলে তাহলে মেরে ভাই সে আল্লাহ তাআলা তাকে তার হাওলা করে দেয়। আর মানুষ কি করতে পারবে, জিনিস তাকে কি উপকৃত করতে পারবে, হ্যাঁ যখন নাকি সব জিনিস থেকে কেটে বলে না না আমার উপকার কেউ করতে পারবে না, আমার উপকার কারো হাতে না, আমার উপকার কোনো মধ্যমের হাতে না, আরে আমার উপকার তো আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে, সব দিক থেকে কেটে আল্লাহ পাকের দিকে যখন নাকি সে দাবিত হয় তো আল্লাহ তাআলা তার আশা তার চাওয়া তার মেরে ভাই দিলের আশা আশা আকাঙ্ক্ষাকে সবকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। তবে ইস ইয়াকিন কো বানানে কে লিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকল কর আল্লাহ কি তরফ বুলানা হোগা অর আল্লাহ কি বড়াই কো বয়ান করনা হোগা। ইয়াকিন বানানোর জন্য আল্লাহ পাকের রাস্তায় বাইরে হয়ে মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করতে হবে। জি হ্যাঁ, লোগো আল্লাহ কো মান লো অর আল্লাহ কি মান লো, নবী কে তরিকে পর মান লো, দুনিয়া আখিরত মে কামিয়াব হো যাওগে। হে জাতি, আল্লাহ পাককে মেনে নাও, আল্লাহ পাকের হুকুমকে মেনে নাও, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, কুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীকে নিজের জিন্দেগী বানায় নাও, দুনিয়া এবং আখিরাতের মাঝে কামিয়াব হয়ে যাবে। তো জিতনা ইস ইয়াকিনকে বানানে কি দাওয়াত দেঙ্গে আল্লাহ হামারা ইয়াকিন বানায়েঙ্গে। যত এই ইয়াকিন বৃদ্ধি করার জন্য মানুষকে আহ্বান করবো আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ামত যেটা দান করবেন ওটি হলো আমার আপনার ইয়াকিন বৃদ্ধি পাবে, আর ইস ইয়াকিনকে মোতাবেক আল্লাহ হামারে সাথ মামলা ফরমায়েঙ্গে। আর এই কোন অনুযায়ী আল্লাহ তাআলা আমার আপনার সাথে কি করবেন ফয়সালা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আর উসকি পুরি ফৌজ আর পুরি কওম আপকে মুখালিফ হ্যায় আর আপ আকেলে আল্লাহ কো মাননে ওয়ালে আল্লাহ কি তরফ বুলানে ওয়ালে হ্যায়। নমরুদ আর উসকি ফৌজ নে এক ওয়াদি মে আগ জ্বালাই আর ইব্রাহিম আলাইহিস সালাম কো বাঁধ কর মিলজানিক মে বিঠা দিয়া আর ইয়ে ওয়াদি আগ সে আগ কে শোলে ভড়ক রহে আর ইসমে ডালনে ওয়ালে হ্যায়, লেকিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কে নবী হ্যায়। ইস সারে মনজর সে ইব্রাহিম আলাইহিস সালাম কা দিল জরা বরাবর মুতাআসির নাহি হ্যায়। اور آپ کیا کہتے ہیں, اے اللہ کائنات میں کرنے والی ذات اور الہ اکیلی تیری ذات ہے, اور اس زمین پر تیری عبادت کرنے والا میں اکیلا ایک تیرا بندہ اور تیرا نبی ہوں, حسبی اللہ نعم الوکیل, اے اللہ تو میرے لیے کافی ہو جا, تو بہترین کارساز ہے۔ ابراہیم علیہ السلام اطمینان سے ان جملے کو کہہ رہے ہیں اور ادھر ان کو منجنیق سے آگ میں ڈالا گیا, اللہ نے براہ راست آگ کو حکم فرمایا, یا نار کونی بردا و سلاما علی ابراہیم, اے آگ ابراہیم علیہ السلام پر تو ٹھنڈی اور سلامتی والی ہو جا۔ تو اللہ نے اس آگ کو ٹھنڈا کر دیا اور اس آگ میں پوچھا گیا کہ آگ کے 200 سال کی زندگی میں سب سے بہترین دن کون سے ہیں, تو ابراہیم علیہ السلام نے فرمایا کہ جو 40 دن میرے آگ کے بیچ میں گزرے کہ جنت کا تخت آ گیا اور انار کا درخت اگ گیا, اللہ نے ٹھنڈے پانی کا چشمہ چالو کر دیا, اس آگ نے وہ رسیاں جلا دی لیکن ابراہیم علیہ السلام کے جسم کا ایک بال اور ان کے کپڑوں کا ایک تار اس آگ نے نہ جلایا۔ বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে বুলানেওয়ালা, আল্লাহ পাকের হুকুম মানেওয়ালা মেরে ভাই, আর অপরদিকে নমরুদ, তার কম, তার শক্তি, তার মেরে ভাই লস্কর, যা আছে সৈন্য সামন্ত সব মিলে এক পক্ষে, সব আল্লাহ পাকের নাফরমানি করনেওয়ালা, আল্লাহ পাকের হুকুমের মেরে ভাই লঙ্ঘন করনেওয়ালা, আর একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে বুলানেওয়ালা, আল্লাহ পাকের হুকুম মানেওয়ালা। বলেন যে নমরুদ এবং তার সমন্বয় সমন্ত সবাই মিলে কি করলো, সিদ্ধান্ত করলো যে ঠিক আছে এক উপত্যকায় মেরে ভাই আগুন প্রজ্বলিত করা হোক, আর ওই বিশাল অগ্নিকাণ্ডের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হোক, মেরে ভাই ওনার হাত পা বেঁধে ওনাকে কিনা ফেলে দেওয়া হচ্ছে, আর উনি কিনা সব দিক থেকে কেটে এক আল্লাহ পাকের দিকে দাবিত হচ্ছেন। কি বলতেছেন, আয় আল্লাহ এই রয়ে জমিনের মধ্যে, এই কায়নাতের মধ্যে, এই জমিনের বুকে, এই সমস্ত জাহানের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে কান্নে ওলাদ, একমাত্র আপনি, আপনার হুকুম ছাড়া কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারে না, আয় আল্লাহ আপনি একমাত্র কান্নেওয়ালা, আপনার ইচ্ছাই ইচ্ছা, আপনার এরাদাই এরাদা, সব দিক থেকে কেটে উনি দিল থেকে একদম শান্ত ভাবে মেরে ভাই সুস্থ ভাবে উনি কি বলতেছেন, হাসবি আল্লাহ, আল্লাহ তারাই আমার জন্য যথেষ্ট, আর তিনি কিনা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো কাম এবং আঞ্জাম কান্নেওয়ালা পরি মেরে ভাই পূর্ণ, উনি আমার একমাত্র সুন্দর বন্ধু এবং উনি আমার সব কিছু করে দিবেন। মানে সব দিক থেকে এতে উনি আল্লাহ পাকের দিকে যখন নাকি দাবিত হলেন, তো ওনাকে নিক্ষেপ করার জন্য মেরে ভাই চরক গাছ যেটাকে বলা হয়, মানে মেশিনের সাহায্যে ওনাকে কি করা হচ্ছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওনাকে ফেলে দেওয়া হচ্ছে, আর উনি কিনা সব দিক থেকে কেটে, কারণ উনি জানেন যে আগুন ব্যবহৃত হবে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, এই জমিনের বালুকোনা থেকে বালুকোনা, ছোট থেকে ছোট সব কিছু আল্লাহ পাকের হুকমে, বড় থেকে বড় আল্লাহ পাকের হুকমে ব্যবহৃত হয়। বলে যেই কিনা ওনাকে আগুনের আলাপ হলো, নিক্ষেপ করা হচ্ছে, আর উনি সব থেকে কেটে আল্লাহ পাকের দিক দাবি হচ্ছেন, আল্লাহ তারা ডাইরেক্ট আগুনকে হুকুম করতেন, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হও। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আনুমানিক 200 বছর বলা হয়। বলে যিনি ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, আপনার এই জীবনের মধ্যে, ছোট্ট জীবনের মধ্যে আপনি কোন সময়টা সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বড় শান্তিদায়ক এবং আরামের জিন্দগি কাটাইছেন, উনি কি বলতেছেন, যে 40 দিন আমি আগুনের বুকে ছিলাম, ওই আগুনের বুকে আমার জন্য কি করা হলো, জান্নাত থেকে বালাখানা, জান্নাতের তত্ত্ব, জান্নাতের মেরে ভাই দস্তুর বুজুর্গ আমার নিচে বিছাই দেওয়া হলো, আর সাথে সাথে আমার জন্য আনারের গাছ লাগাই দেওয়া হলো, পরিস্থিতিকে শান্ত করে দেওয়া হলো, সুন্দর করে দেওয়া হলো। বলে আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আরামদায়ক জিন্দগি হলো ওই 40 দিন, যে 40 দিন কিনা আমি জাহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত ছিলাম, আগুনের বকে ছিলাম। বলে আগুন তো সব কিছুকে জানায় বস্মীভূত করে দিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়ের একটা সুতা অথবা নিজের শরীরের একটা পশম মেরে ভাই জ্বালাইতে পারলো না, কারণ সব কিছুতে ব্যবহৃত হবে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, যার জন্য চান তার জন্য, এই জন্য মেরে ভাই দস্য বুজুর্গ মেহনতের মক্ষ দিতেই সব দিক থেকে আল্লাহ পাকের দিকে দাবিত হওয়া। موسیٰ علیہ السلام بنی اسرائیل کے 12 قبیلوں کو لے کر اللہ کے حکم سے نکلے, 6 لاکھ ان کی تعداد تھی یا 12 لاکھ تعداد تھی, اور موسیٰ علیہ السلام کو یقین ہے کہ اللہ کے امر کی وجہ سے لے کر نکلا ہوں, اللہ کی مدد میرے ساتھ ہے۔ ظاہری نظام ایسا بنا کہ موسیٰ علیہ السلام دریائے قلدم, بحر قلدم کے جو ہے کنارے پر پہنچ گئے اور راستہ بھول گئے, یہاں آ گئے تو موسیٰ علیہ السلام جو ہے موسیٰ علیہ السلام جب وہاں ٹھہرے تو سامنے جو ہے یہ سمندر یا دریا ہے اور موجے مارتا ہوا, اور اتنے میں فرعون کا لشکر, فرعون اپنی فوج سمیت, ہتھیاروں کے سمیت آ گیا, اور بنی اسرائیل نے دیکھا کہ فرعون جو ہے اپنے لشکر کو لے کر آیا ہے اور بڑے غصے میں ہے۔ اللہ قرآن پاک میں منظر کشی فرماتے ہیں کہ جب ایک دوسرے نے, دونوں جماعتوں میں سے ہر ایک نے دوسرے کو دیکھا تو بنی اسرائیل تو گھبرا گئے اور کہنے لگے, اے موسیٰ انا لمدرکون, ہم تو پکڑے گئے, وہ حالات سے متاثر ہو گئے, لیکن اللہ کے نبی جو اس یقین کی دعوت دینے والے ہیں اور امت کو یہ بتانے والے ہیں کہ تمہاری کامیابی اللہ کے حکم میں ہے, اور ان کو یقین ہے کہ میں اللہ کے حکم کی وجہ سے بنی اسرائیل کو یہاں لے کر آیا ہوں, معاملہ اللہ کے ہاتھ میں ہے, تو موسیٰ علیہ السلام اس مندر سے ذرہ برابر متاثر نہیں ہوئے کہ سامنے موجے مارتا ہوا سمندر اور پیچھے فرعون کا لشکر ہتھیاروں کے سمیت آیا ہے۔ کہا, کلا اے میری قوم, ایسی بات ہرگز نہیں کہ ہم ناکام ہوں اور یہ ہمیں پکڑ سکیں, انما یا ربی, میں اللہ کا نبی ہوں, اللہ کی طرف بلانے والا, میں اللہ کا نبی ہوں, اللہ کے احکام پر چلنے والا, اللہ کے احکام کی طرف بلانے والا, میرا رب میرے ساتھ ہے, ان موتوں کے بیچ میں سے اللہ مجھے راستہ نکال کر دکھلائے گا۔ اللہ کا امر آیا, اے موسیٰ اس عصا کو اس سمندر پر مارو, تو اللہ نے اس سمندر میں سے 12 راستے بنا کر دکھا دیے۔ بھائی ساتھی دیر کے ایک اوپر کے بسائی دی۔ বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম ওনার সাথে ওনার 12 কৌম, মেরে ভাই বারো সম্প্রদায়, এই বারো সম্প্রদায়কে নিয়ে সৈনিক মেরে ভাই ওনার কৌমের সংখ্যা হয় 6 লাখ অথবা 12 লাখ, যাই হোক মেরে ভাই নিয়ে যখন নাকি মিশর থেকে বাহির হলেন, আর ঘটনাক্রমে উনি পৌঁছে গেলেন কোথায়, বলে বাহরে কুলজুম, কুলজুম সমুদ্রের পাশে মেরে ভাই উনি পৌঁছে গেলেন। তো যখন নাকি ওইখানে পৌঁছলেন, তো পৌঁছার পরে কি হলো, বলে ফেরাউন এবং তার দলবল পিছা করলো, ওনাদের পিছু নিল, মেরে ভাই পিছু নিলে যখনই কিনা দেখা গেল একদিকে বিশাল সমুদ্র পাহাড় পরিমাণ ঢেউ নিয়ে মেরে ভাই উত্থাল সমুদ্র, আর অপরদিকে হযরত মুসা আলাইহিসসালাম কম দেখলো কি ফেরাউন আর তার লস্কর সব মেরে ভাই দস্তুর দিকে, শুধু নিজেদের বংশই দর্শন ধ্বংস দেখে ক্ষতি দেখে নিজেদের লাভ নিজেদের উপকার কোথাও ওনাদের নজর আসলো না। বিদায় কম যেহেতু দায়ী ছিল না মেরে ভাই, এই জন্য ওনাদের দিলের মাঝে আসবাব থেকে প্রভাবিত ওনারা হয়ে গেলেন। ওনার সাথে সাথে কি বললেন, বলে মুখ থেকে বাহির হয়ে গেল ইন্না লামুদ রাখুন, হায় মুসা আমরা তো সবাই কিনে নিশ্চিত ভাবে ধরা পড়ে গেলাম, আর সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই, পিছনেও হঠাৎ কোনো রাস্তা নাই, একদিকে সমুদ্র উত্থান সমুদ্র আর অপরদিকে ফেরাউন এবং তার দলবল সবাই কিনে একেবারে অস্ত্র শস্ত্রে সুজিত, হায় আমরা তো নিশ্চিত ভাবে ধরা, আমরা নিশ্চিত ভাবে ধ্বংসের মুখে পতিত হয়ে গেলাম। হযরত মুসা আলাইহিসসালাম যেহেতু আল্লাহ পাকের দিকে দাওয়াত দেনওয়ালা, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর পূর্ণ আস্থা করনেওয়ালা, আল্লাহ পাকের হুকুমের উপর পূর্ণ আস্থা করনেওয়ালা, মানে কশ্চিন কেনও হইতে পারে না, কাল্লা কশ্চিন কেন হইতে পারে না, আরে তোমরা কি বলতেছ, আমি তো আল্লাহ পাকের হুকুমে বাইর হইছি, আর আল্লাহ পাকের হুকুমে যখন বাইর হইছি তো আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য রাস্তা খুলবেন, মানে আল্লাহ জাল্লা জালালুহু রাহমানুহু হুকুম অনুযায়ী যখন নাকি মানুষ চলে তো আল্লাহ তাআলা তার মেরে ভাই দাওয়ার উর্দে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খোলেন। কেমন রাস্তা খুললেন, বলে আল্লাহ তাআলা হুকুম করলেন ঠিক আছে সমুদ্রের উপর আপনি লাঠি মারুন, বলে যখন কিনা এই লাঠি দ্বারা সমুদ্রের মাঝে কি করা হলো, আঘাত করা হলো, মারা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলেন, বলে আল্লাহ পাকের উপর হুকুম উপর আস্থা করনেওয়ালা ওই অনুযায়ী চলনেওয়ালার জন্য আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই রাস্তা খুলবেন। تو یہ ایمان اور یقین جس کو انبیاء لے کر آئے حضور صلی اللہ علیہ وسلم لے کر آئے یہ ہمارا ایمان اور یقین کا بننا یہ سب سے پہلے ہماری ضرورت ہے মানে এই ইমান আর ইয়াকিন যেটা নাকি নবীরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এই ইমান আর ইয়াকিন বানানো সর্বপ্রথম জিম্মাদারি আমার আপনার উপরে। কিন্তু ইমান ওয়ালা পুল সিরাত পর সে জব গুজরেগা তো ইমান কি তাকত এসে হ্যায় কি জাহান্নাম জো নিচে ভড়ক রহি হোগি ও চিখ পড়েগি জুজিয়া মুমিন فإن نور إيمانك قد أطفى لهبي اے ایمان والے تو اپنے ایمان کے نور اور ٹھنڈک کو لے کر جلدی گزر جا کہیں تیرے ایمان کی یہ ٹھنڈک اور نور میرے شوروں کو ٹھنڈا نہ کر دے বলে ইমান এত বড় মহামূল্যবান সম্পদ, এই ইমান ওরা যখন নাকি পুলসরাতের উপর দিয়ে চলবে তো মেরে ভাই পুলসরাত কি বলবে, যুজিয়া মুমিন হে মুমিন জলদি করে শোনো তুমি আমার উপরে অতিক্রম করো, কারণ হলো তোমার এই ইমানের আলো তোমার ইমানের জ্যোতি আরে আমার আগুনের যে কি রয়ে গেছে শলা যেটা নাকি মেরে ভাই আগুনের কি ওই আগুনের উপর দিয়ে যে উঠে বলে ওই আগুনের বিশাল বড় ওই তৃঙ্গ গুলোকে নিভাই দিচ্ছে, হে মুমিন তুমি জলদি করে চলো। খবর মে সবসে পহলে সওয়াল ইমান কে বারে মে হোগা মার রব বতাও তোমারে পালনে ওয়ালা কোন থা, খবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন এই মার রব, আরে বতাও তো এই কথা, বলো তো এই কথা তোমার রব কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়ে এ উমর আবি জিবরাইল আলাইহিস মেরে পাশ আয়ে ওর মুঝে বতায়া কি ইমান ওয়ালো সে সওয়াল হোগা মার রব তেরা রব কোন হ্যায়, তো ইমান ওয়ালা জবাব দেগা রব্বি আল্লাহ دینی الاسلام وهذا نبينا محمد صلی اللہ علیہ وسلم, اے عمر منکر نکیر جب تیرے پاس آئیں گے اور تم سے سوال کریں گے کہ من ربك یا عمر, اے عمر تمہارا رب کون ہے, تو اے عمر تم کہو گے ربی اللہ ومن ربکما, میرا رب تو اللہ ہے جس کی مان کر ہم آئے ہیں, اے فرشتوں تم بتاؤ تمہارا رب کون ہے, عمر رضی اللہ عنہ الٹا فرشتوں سے سوال کریں گے। বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সম্পর্কে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মানুষ যখন নাকি মেরে ভাই কবরের মাঝে দাফন করা হয় তো ফেরেশতা দুইজন ফেরেশতা আসে আর এসে জিজ্ঞাসা করে মান রব তোমার রব কে তোমার দিন কি আর এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি তোমার জবাব কি, বলে মুমিন তো স্পষ্ট জবাব দিয়ে দেয় আমার রব আল্লাহ আর আমার দিন হলো ইসলাম আর উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর বলেন যে হে উমর যখন নাকি তোমার কাছে ফেরেশতা আসবে আর ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব তোমার রব কে তোমার প্রতিপালক কে, বলে ইমান সম্পর্কে প্রশ্ন করা হবে, উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে জবাব দিবেন রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ, তবে তোমাদের রব কে তুমি তোমরা দুইজন এই কথার জবাবও দিতে হবে আমাকে। আল্লাহু আকবার। তবে ইমান বানানে কে লিয়ে আল্লাহ নে হামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালি মেহনত দি হ্যায়, ہم اللہ کی طرف بلائیں گے اور اللہ کے احکام کی طرف لوگوں اللہ کی ذات پر یقین کر لو, اللہ کی ذات پر ایمان لے آؤ اور اللہ کے احکام کو حضور صلی اللہ علیہ وسلم کے طریقے پر جو ہے پورا کر لو. اور اے امت محمدیہ, تمہیں تو اللہ تعالیٰ نے حضور صلی اللہ علیہ وسلم کی امت میں بنایا ہے, تمہارے ذمے تو خود دین پر چلتے ہوئے ساری دنیا کی انسانوں کو دین پر لانا ہے. جب ہم اس محنت کو لے کر اٹھیں گے تو اللہ ہمیں بھی ہدایت عطا فرمائیں گے اور اللہ ہر مسلمان اور کلمہ گو کو اس محنت کے کرنے والا بنائیں گے. میرے بھائی دستور بزرگ بولیں جے সমস্ত মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করা, সমস্ত মানুষকে আল্লাহ পাকের দিনের দিকে আহ্বান করা. হে মানুষ, আল্লাহ পাকের হুকুমের উপর চলো, আল্লাহ পাকের উপর আস্থার বিশ্বাস নিয়ে আসো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের মাঝে কামিয়াব হয়ে যাবে. সাথে সাথে যেহেতু মেরে ভাই আমি আপনার রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, বিদায় নিজে যেমন নাকি চলবো, সমস্ত মানুষকে এর উপর তুলবো. মেরে ভাই দস্তুর বুজুর্গ যখন নাকি এর জন্য মেহনত আর মুজাহাদা করবো, এর জন্য কুরবানি করবো, এর জন্য নকল হজ করবো, এর জন্য প্রতারণ পাবো, তখনই মেরে ভাই দস্তুর বুজুর্গ আমার আপনার উপর যে জিম্মাদারি, ওই জিম্মাদারি আদায় হবে, কারণ আমি আপনার সর্বশেষ নবীর উম্মত. এই জন্য এই জিম্মাদারি আমার আপনার উপর অর্পিত করা হয়েছে. সাহাবা কিরাম ফরমাতে হ্যায়, হাম এক গজওয়ে সে লোট রহে থে, এক ওয়াদি আয়ি জিসমে দরখত থে, تو سب سے زیادہ سایہ دار درخت ہم نے اللہ کے رسول کے لیے چھانٹا اور آپ کو چھانٹ کے لیے چھانٹ کر آپ کو سونے جو دیا, تو آپ صلی اللہ علیہ وسلم نے تلوار درخت پہ لٹکائی اور اس درخت کے نیچے آپ آرام کرنے لگے. تو ایک اعرابی کافر وہاں سے گزر رہا تھا, اس نے دیکھا کہ او ہو, یہ مسلمانوں کا نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم یہ آرام کر رہے ہیں, سوئے ہوئے ہیں اور تلوار اوپر لٹکی ہوئی ہے. وہ چپکے سے آیا اور تلوار کو ہاتھ میں لیا اور حضور صلی اللہ علیہ وسلم کے سر پر چھوت لیا. آپ صلی اللہ علیہ وسلم زمین پر آرام فرما رہے ہیں. آہت سے آپ صلی اللہ علیہ وسلم کی آنکھ کھلی اور دیکھا کہ تلوار اس کے ہاتھ میں ہے اور اس نے سر پر چھوتی ہوئی ہے, اور وہ کافر جس کے دل میں اللہ کی ذات کا یقین نہیں, اسباب کا تاثر ہے, وہ کیا کہتا ہے, مَن یمنعک منی, اے محمد صلی اللہ علیہ وسلم اس حال میں آپ کو مجھ سے کون بچائے گا. اللہ اکبر, آپ صلی اللہ علیہ وسلم کا یقین اللہ کی ذات پر ذرہ برابر گھبرائے نہیں, متاثر نہیں ہوئے, بڑے اطمینان سے کہا اللہ کہ مجھے بچانے والا اللہ ہے. ایسی قوت اور طاقت سے اللہ کا نام لیا کہ وہ کافر اس کا ہاتھ کانپ گیا اور تلوار اس کے ہاتھ سے گر گئی. آپ صلی اللہ علیہ وسلم نے وہاں تلوار اپنے ہاتھ میں لے لی اور کہا کہ اب تم بتاؤ تمہیں کون بچائے گا. تو اس نے کہا کن خیر آخرین, تلوار تو آپ کے ہاتھ میں ہے, معاملہ آپ کے ہاتھ میں ہے, آپ اچھے پکڑنے والے ہو جائیں, معاف کر دیں. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے کہا کہ یہ ابھی جو تھوڑی دیر پہلے میری جان لینے کے لیے تیار تھا, تلوار سوتی ہوئی تھی, اس کے بارے میں بھی آپ صلی اللہ علیہ وسلم کے دل میں ہمدردی اور خیر خواہی کہ کیا میں تمہیں دعوت دیتا ہوں, تم اسلام قبول کر لو. لیکن اس نے کہا میں اسلام قبول نہیں کرتا, لیکن میں جا کر آپ کے خلاف لڑوں گا نہیں. جب وہ گیا تو لوگوں کو بتاتا تھا کہ میں انسانوں میں سب سے بہترین اور اچھے اخلاق والے انسان کے پاس سے آیا ہوں. بلدر رسول مقبول صلی اللہ علیہ وسلم کنے ایک میرے بھائی دعواتر میدان تھے کہ جدر میدان تھے کہ آتے چلین تو پوتی مدد صحابہ اکرام رضی اللہ علیہم اجمعین کلانت ہوئے بولیں تو بدائے رسول اللہ صلی اللہ علیہ وسلم جنم ایک سایہ دار میرے بھائی بھالو بھنو جی گاس جر مجھے شاخا پرشاخا প্রচুর এরকম একটা গাছ নির্ণয় করে বাছাই করলেন. আর রসুলাম ওই গাছের মাঝে ছায়ার নিচে আরাম করার জন্য মনস্থ করলেন. যখনই বিছনা বিছিয়ে নেন তখন তাকে গাছের ডালের সাথে লটকায় রাখলেন, ঝুলাইয়া রাখলেন. ঝুলাইয়া রেখে মেরে ভাই রসুলাম আরাম করতে আরম্ভ করলেন. রসুলাম কিনা আরামের মাঝে ঘুমাইতেছেন, আরাম করতেছেন, এমন সময় একজন গ্রাম্য লোক এসে দেখলেন যে আরে এ তো মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. দিলে দিলে আসলে ওনার কাম যদি না শেষ করে দিতে পারি, ওনাকে যদি খতম করে দিতে পারি, তাহলে হয়তো বা এই দিনের সবকিছুই শেষ হয়ে যাবে. এই ইচ্ছায় তলোয়ারকে নিল আর নিয়ে মেরে ভাই তলোয়ারকে তার হাত থেকে বাহির করে যখন নাকি বাহির করতে রইল, মাথার উপরে একদম সোজাভাবে তলোয়ারটা ধরলো, রসুল আসলাম এই আওয়াজ নিয়ে সজাগ হয়ে গেলেন. আর যখনই কিনা সজাগ হলে চোখ মেলল, চোখ খুললেন, তো সাথে সাথে ওই বৌদ্ধ লোকটা ওই গ্রাম্য লোকটা কি বলতে আরম্ভ করলো, মাইয়াম নাও কামিননি, তোমাকে আমার হাতে কে বাঁচাবে. সে জিনিস থেকে, তলোয়ার থেকে, শক্তি থেকে তার মেরে ভাই চোখে দেখা থেকে প্রভাবিত ছিল. এই জন্য সে মনে করছে হয়তোবা তিনি কি বলবেন, আমার মতোই কথা বলবেন. কিন্তু মেরে ভাই দস্তুর বুজুর্গ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিকে আহ্বান করনেওয়ালা, তিনি জানেন সব কিছুর মূলে সব জায়গায় ব্যবহৃত হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা. বিদায় তিনি একেবারে পূর্ণ আস্থা এবং দৃঢ়তার সহিত মজবুতির সহিত কি বললেন, আল্লাহ. পরে যখনই কিনে বললেন আল্লাহ আমাকে হেফাজত করবেন, সাথে সাথে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে নিয়ে নিলেন এবং তার উপরে উত্তোলন করে বললেন এখন বলো তো দেখি তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে। মেরে ভাই সে কি বললো, কোন খাইরা কি দিন আপনি সবচেয়ে উত্তম তলোয়ারি ধরনেওয়ালা হন, মানে আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ যদি না করেন তাহলে আমার কোনো নিস্তার নাই, আমার বাঁচাই নাই। মানে একটু আগে যে লোকটা কিনা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার সাগর, তাকে কিনা ছেড়ে দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে ইসলামের থেকে দাওয়াত দিলেন। সে কি বললো যে আমি তো এখন ইসলাম করতে রাজি না, তবে হ্যাঁ আমি এতটুকু করবো যে আপনার বিরোধ দর্শন আর কখনো করবো না। রসুল্লাহ আসলাম তাকে ছেড়ে দিলেন। মেরে ভাই বস্ত্র বুজুর্গ সে যখন নাকি গেল তো নিজের এলাকায় গিয়ে বলতেছিল আমি দুনিয়ার পক্ষে সবচেয়ে উত্তম আখলাক এবং উত্তম ব্যক্তির কাছ থেকে আসছি। মেরে ভাই দোস্তর বুজুর্গ রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা তো এই ছিল, বলেন যে আমার আপনার আস্থাও এই হয়ে যায়। তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লায়ে হুয়ে দিন মে আল্লাহ নে খায়রে আর বরকতে রাখি হ্যায়, ঈমান বনা হুয়া হো, আল্লাহ কে আহকাম হামারি জিন্দগিও মে হো, তো আল্লাহ জিন্দগি কো খুশগওয়ার বনা দেঙ্গে আর জান আর মাল মে বরকতে দেঙ্গে, কি আগর ইয়ে বস্তিও ওয়ালে ঈমান আর তাকওয়া ওয়ালে হো জায়ে তো লাফতাহনা আলাইহিম বরকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তো জমিন ওর আসমান কি বরকতো কে দরওয়াজে হাম ইনকে লিয়ে খোল দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাদে মুবারক মে কেসি বরকতে, আপ হিজরত কে লিয়ে তশরীফ লে যা রহে হ্যায়, হযরত আবু বকর আর আগে গোলাম আপকে সাথ হ্যায়, চলতে চলতে ভুখ লগি, এক ঝোপড়ি সি দেখি উসমে এক বুড়িয়া থি আর দেখা কি উসমে এক মরিয়ল সি বকরি সুখি হুই বকরি খড়ি হুই হ্যায়, তো ইন হযরত নে কাহা কি ভাই ইয়ে বকরি ইসকো জো হ্যায় ইয়ে দুধ জো হ্যায় হামে ইয়ে বকরি দে দো হামে ইসসে দুধ ধো লে, তো ও কহনে লগি কি ইস বকরি মে কাহা দুধ হ্যায়, ইয়ে তো বেমার হোনে কি ওজহ সে আর বকরিয়ো কে সাথ জো হ্যায় না যা সকি আর ইস ওজহ সে ইয়ে রহ গই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কাহা হামে ইজাজত দো হাম ইসকা দুধ ধো লে, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উসকে থনো কো হাত লাগায়া তো ও দুধ সে ভর গয়ে আর ফির সারে বর্তন দুধ সে ভর গয়ে, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ভি পিয়া আর উস ঔরত কো ভি পিলায়া, আর জব উসকা খাবিল আয়া তো উসনে বাতায়া কি এসে আজিম হস্তি আয়ে থে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাতে আকদস আর আপকে দীন মে আল্লাহ নে এসি খায়রে আর বরকতে রাখি হ্যায় কি জব হাম ঈমান আর আমাল ওয়া হাম মুসলমানো কি জিন্দগিও মে আয়েঙ্গে তো আল্লাহ হামারে জান আর মাল মে রহমতে আর বরকতে আতা ফরমায়েঙ্গে। বলেন যে যখন নাকি আল্লাহ পাকের হুকুম মানবো এবং মেরে ভাই রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তো দিনের মধ্যে যেই চলবো, তো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দগিকে বিভিন্ন রকমের বরকাত এবং বিভিন্ন রকমের মেরে ভাই দস্তর বুজুর্গ সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা ভরপুর করে দিবেন। কারণ খুদ আল্লাহ জাল্লা জালালুহু মানুষ এসে করছেন বলে গ্রামবাসী যদি নাকি উপত্যকাবাসী যদি নাকি আরে এলাকার লোকজন যদি নাকি শহরবাসী যদি নাকি নিজের ইমামকে সুন্দর করে নেয়, ইমাম অনুযায়ী চলতে থাকে, ইমানের যে চাহিদা অনুযায়ী চলতে থাকে আর আল্লাহ পাকের হুকুমকে মেনে নেয়, না ফরমানি থেকে বেঁচে যায়, তো আল্লাহ তাআলা তাদের জন্য রহমত এবং বরকতের দরজাকে খুলে দিবেন, আসমান থেকেও নাজিল করবেন, জমিন থেকেও নাজিল করবেন, সব জায়গা থেকে তাদের জন্য বরকতই বরকত প্রকাশিত হয়ে থাকবে। তিনি বলেন যে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মাঝেই যে কত বরকত, ওনার মেরে ভাই দোস্ত মুজুর ওনার আমার মাঝে কত বরকত হবে, ওনার দাঁতের মাঝেই কত বরকত। বলেন যে উনি চলতেছিলেন মেরে ভাই হিজরতের সময়, চলতে চলতে যখন নাকি চললেন মেরে ভাই তো ওনার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার গোলাম সবাই একসাথেই চলতেছিলেন, বলে চলতে চলতে এক ঘরে গেলেন, গিয়ে বললেন যে এই যে বকরি দেখা যাচ্ছে এই বকরি দান করো, আমরা এখান থেকে কিছু দুধ দহন করি। বুড়িমা বললেন যে আরে আপনি এই বকরি থেকে কি দুধ দহন করবেন, এর মানে তো বাচ্চা সাথে অনেকদিন হয়ে গেছে আর বলছে বকরিটা কিনা অসুস্থ, অসুস্থ ফলে অন্যান্য বকরি যেমন নাকি মাঠে চড়তে যায় গাছ খাইতে যায় এই বকরিটা কিনা তাদের সাথে যাইতেও পারে না, তার মাঝে দুধ তো নাই, সে অসুস্থ আর সে চলতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে দাও, যখনই কিনা দেওয়া হলো রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরে ভাই জি ধনের মাঝে হাত রাখলেন আর হাত রাখতেই দুধে পরিপূর্ণ হয়ে গেল। মেরে ভাই বর্তমানের মাঝে বলে বান্দর মাঝে দুধ যখন নাকি দহন করা হলো খোদ রসুল্লাহ সাল্লাহাম পান করলেন, সাথীরা পান করলেন, ওই বুড়িমাও পান করলেন, পরে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি চলে গেলেন ওই বুড়িমা বলতেছিলেন বিশাল এক বরকতময় ব্যক্তিত্ব আমাদের গণে ঘরের মাঝে আসছিলেন, ওনার আবির্ভাব হয়েছিল, ওনার কার্যকর্ম হলো এই, ওনার হাতের মাঝে বরকত হলো এই। মেরে ভাই মেরে ভাই দস্তর বুজুর্গ যদি নাকি ওই বরকতময় নবীন মেরে ভাই দিনকে আমার আপনার জিন্দগিতে নিয়ে আসি, তো আল্লাহ তাআলা আমাদের জিন্দগির হার ক্ষেত্রকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো খুদ দিন পর চলনা আল্লাহ কে আকাম পর চলনা ইসসে আমাদের জিন্দগি মে বরকত আয়েগি, লেকিন ইস দিন কো জিন্দা করনে কে লিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত করনা ইয়ে সবসে উঁচা আমল হ্যায়। ফলে এই দিনের উপর চলা আর এই দিন পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায় এর জন্য মেহনত করা দুনিয়ার পক্ষে সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে বড় উঁচা আমল। ইসকো আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় কি ইয়ে মেরে দিন কি মদদ করনা হ্যায়, ফলে এটাকে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করা বলা হয়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আগর তুম আল্লাহকে দ্বীন দিয়ে মদদ করোগে। আব হাম তো মখলুক হ্যায়, কমজোর সে হ্যায়, হামারা আল্লাহ কে রাস্তে মে নিকলনা ওর ইস জুবান সে আল্লাহ কি বড়াই কা বয়ান করনা ওর লোগো কো আল্লাহ কি তরফ বুলানা ওর ইস মেহনত পর ডালনা ইসকো আল্লাহ কিতনে বড়ে পেমানে পর জো হ্যায় কুরআন মে তাবীর কর রহে কি দেখো মেরে ঈমান ওয়ালে বন্দে মেরে নবী কি উম্মতি ইয়ে মেরে দীন কি মদদ কর রহে হ্যায়, ইস পর আল্লাহ ক্যা ওয়াদা ফরমা রহে কি তুম তো আপনি তাকত ওর আপনে কমজোর জিসম কে সাথ ওর মেরে দিয়ে ওয়াক্ত ওর জান ওর মাল ওর সলাহিয়তোন কে সাথ মেরি তরফ বুলা রহে হো। ইয়ানসুরকুম, ওর তুমারা রব আল্লাহ রব্বুল আলামিন আপনি কুদরত ওর আপনি তাকত কে সাথ তুমারি মদদ করেগা। ওর জব আল্লাহ তুমারি মদদ করনে ওয়ালা হো জায়ে তো কায়নাত কা কোই হাল তুম পর গালিব নহীন আ সকতা, কায়নাত কি কোই মখলুক তুম পর গালিব নহীন আ সকতি। বলেন যে মেরে ভাই আল্লাহ জাল্লা জালালুহু মারার যেই দিনের জন্য মেহনত করা, কোশিশ করা, চেষ্টা করা, এইটাই হলো মেরে ভাই আল্লাহ পাকের দিনের সাহায্য করা। আর কোন আল্লাহ তারা বলতেছেন তোমরা যদি নাকি দিনের সাহায্য করো, দিনের জন্য মেহনত করো, দিনের জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাও, মানুষকে বুঝাও সমঝাও, মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপর তোলার জন্য চেষ্টা আর ফিকির করো। আরে তোমরা যে জন্য আমাদের কমজোরি, তোমাদের মেরে ভাই তোমরা তো বংশই কমজোর হিসাবে, মানে তোমরা তোমাদের কমজোরি নিয়ে, তোমাদের দুর্বলতা নিয়ে, তোমাদের মেরে ভাই অপারগতা নিয়ে তোমরা কি করবে, মেহনত করবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা যিনি নাকি সমস্ত জিনিসের উপর শক্তিশালী, সব জিনিস যার হাতে যার কব্জায় কুদরতের মাঝে, বলে উনি ওনার কুদরত সহকারে তোমাদের সাহায্য করবেন। মেরে ভাই আমি আপনি যে সামান্য নকল হরকত করতেছি এটাকে আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে কি করতেছেন, বলে আল্লাহ পাকের দিনের সাহায্য করার কথা উল্লেখ করতেছেন, আর আল্লাহ তাআলা নিজে আমাদের সাহায্য করার জন্য ওয়াদাও করতেছেন যে আমি নিজে তোমাদের সাহায্য করব। মৌলানা সাহেব রহমতুল্লাহ নে এক বয়ান মে আপনে ফরমায়া কি ইস দাওয়াত কো দেখকর আপনা ইয়াকিন এসা বানায়ে ওর আল্লাহ কি জাত কে সাথ তাআল্লুক এসা জোড়ে ওর ইয়াকিন এসা দিলো মে বেঠ জায়ে কি আগর দুশমন তুমারে দুশমন আপনে জাহাজো কো আপনে হাতিয়ারো কো লেকর তুমারে সরো পর আ জায়ে তো জর্রা বরাবর তুমারে দিলো মে খৌফ না হো, বলকি তুম ইয়ে কহো কি মামলা আল্লাহ কে হাত মে হ্যায়, আল্লাহ যো চাহেঙ্গে ও হোগা, ইয়ে সারি হুকুমতে ওর সারি যে হ্যায় ইয়ে হাতিয়ারো ওয়ালে ওর ফৌজে ইয়ে মিলকর হামারা জর্রা বরাবর বাল বাল বেগা নহীন কর সকতে, জর্রা বরাবর নুকসান নহীন পৌঁছা সকতে। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কুদরতি রীতি উনি উল্লেখ করেন যে মেহনতের মাধ্যমে আমার আপনার ইয়াকিন এমন এক স্তরে গিয়ে পৌঁছে যে এইখানের মধ্যে কোন রকমের মেরে ভাই সন্দেহ অথবা কারো দ্বারা কোনো প্রভাবিত যাতে আমি আপনি না হই। উনি বলেন যে দুশ্মন অথবা দুশ্মনের সম্প্রদায় বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে ক্ষতির মেরে ভাই মারণাস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আছে, তবু যেন আমার আপনার দিনের অবস্থা এটাই হয় এই শত্রু দ্বারা অথবা এই অস্ত্র শস্ত্র দ্বারা অথবা এই সমস্ত ক্ষতির আসবাব দ্বারা আমার আপনার ক্ষতি তখনই হইতে পারে যখন আল্লাহ তাআলা চান, এগুলোর দ্বারা মেরে ভাই আমার ক্ষতিও হবে না লাভও হবে না আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। এই জন্য মেরে ভাই মেহনতটা ওই স্তরে হয় যাতে করে আমার আপনার ইয়াকিন একমাত্র আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর হয়, আল্লাহ পাকের হুকুমের হয়, অন্য সব দিক থেকে কেটে মেরে ভাই দস্তুর বুজুর্গ এই জন্য মেহনত কেমন স্তরে হইতে হবে। তো ভাই হাম ভি আপনি জিম্মেদারি সমঝে কি আল্লাহ নে হমে বহুত উঁচি জিম্মেদারি ওর বহুত বড়ি বহুত বড়ি মেহনত হমে আতা কি হ্যাঁ ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলি মেহনত হ্যায়, সারি দুনিয়া কে ইনসানো তক আল্লাহ কা পেগাম পৌঁছানা ইয়ে হমারে জিম্মে হ্যায়, কিউকি হম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি উম্মত হ্যায়, ये सबसे बड़ी ऊंची निस्बत है और उसी के लिए हम जमा हुए हैं। तो आज तक जो हमने इस मेहनत को न किया और अपनी दुनियावी ख्वाहिशात में पड़े रहे, अल्लाह ने हमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में बनाया था, ये जिंदगी हमारी जाय हुई, पिछली जिंदगी के बारे में तो हम करें तौबा और अल्लाह के सामने रोए और अल्लाह से माफी मांगे, अल्लाह माफ करने वाले हैं, और आइंदा की जिंदगी में करें अजम ए अल्लाह बकिया जो जिंदगी है वो तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत को मकसद बनाकर और सारे इंसानों की जिम्मेदारी का एहसास करके ए अल्लाह हमने तेरा पैगाम पूरी दुनिया में पहुंचाना है। বলেন যে মেরে ভাই দোস্ত বুজুর্গ এই কাজটাকে এই দায়িত্বটাকে নিজের দায়িত্ব মনে করি নিজের জিম্মাদারি মনে করে সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুমের উপর চলনেওয়ালা হয়ে যায়, আমি নিজে আল্লাহ পাকের হুকুমের উপর চলনেওয়ালা হয়ে যাই, এই জিম্মাদারিকে নিয়ে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে খারাপ হইতে হবে। বলে অতীতে যে আমি আপনি এটাকে জিম্মাদারি মনে করি নাই অথবা জিম্মাদারিটা যেই সাঁচে যেই হারে আদায় করার দরকার ছিল এই হারে আদায় করতে পারি নাই, এর জন্য অতীতের জন্য তো আল্লাহ পাকের কাছে মাফ চাইবো, আর আল্লাহ তাআলা করিম জাত মাফ করনেওয়ালা জাত, তিনি মাফিকে পছন্দ করেন, যেই আল্লাহ পাকের কাছে মাফ চাই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। বলে অতীতের জন্য তো মাফ চাইবো ও ভবিষ্যতের জন্য পাক্কা নিয়ত করব, এই কাজটাকে নিজের জিন্দগির লক্ষ্যবস্তু বানায় জিন্দগির একমাত্র লক্ষ্যবস্তু বানায় মকসদ বানায় এই কাজের জন্য খাড়া হবো এবং এই জিম্মাদারিকে আদায় করবো, এর জন্য মেরে ভাই দোস্ত দূর দেশে সফর করবো। মেহনত করতে হু হুয়ে আমি ইস দুনিয়া সে যায়েঙ্গে আর ইস মেহনত কো করতে হুয়ে হাম আপনি জান ও মাল কো কুরবান করেঙ্গে আর আমারি হাজতে কুরবান হোঙ্গি তো কিয়ামত মে আল্লাহ কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামে কিয়ামত মে বুলায়েঙ্গে আর আপনি হুজুর কৌসর সে আপনি দস্তে মুবারক সে পানি পিলওয়ায়েঙ্গে আর আল্লাহ সে আমারি ইস মেহনতো কা বদলা দিলওয়ায়েঙ্গে আর আমারা হাশর আম্বিয়া আর সাহাবা আর দীন কি মেহনত করনে ওয়ালাওকে সাথ হোগা। মানে এই মেহনত করতে করতে যদি আমি দুনিয়া থেকে যাই, এই মেহনতের জন্য যদি নাকি আমাদের বিভিন্ন প্রয়োজন গুলো জলাঞ্জলি হয়, এই মেহনতের জন্য যদি নাকি মেরে ভাই আমার আপনার কোরবানি এবং আমার আপনার ট্যাক্সি শিক্ষা হয়, মেরে ভাই এই কাজ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে কাল হাসরের ময়দানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন, আমার আপনার হাসর নবীদের সাথে, শহীদদের সাথে, সাহাবাদের সাথে, এবং এই কাজ যারা নাকি মেরে ভাই করছেন তাদের সাথে আমার আপনার হাসর হবে। মদিনা ওয়ালো নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নুসরত কি আর মদিনা কো আল্লাহ তাআলা নে পুরি ইনসানিয়ত আর পুরে আলম কে লিয়ে হিদায়াত কা জারিয়া বানায়া। মদিনা ওয়ালারা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেন আর মদিনা ওয়ালাদেরকে আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে দীন জিন্দা হওয়ার জন্য নমুনা এবং মেরে ভাই মডেল বানাইছেন। ফরমায়া কি আগর হিজরত আল্লাহ কে লিয়ে আপনে শহর কো ছোড়না আর শহর কো ছোড়কর দূসরে শহর মে জানা, আগর হিজরত ওয়ালা বড়া আমর জো আল্লাহ কে দীন কে লিয়ে হ্যায় শহর কো ছোড়না ইয়ে না হোতা, লাকুম তো রাজুলুম মিন আনসার তো মে আনসারে মদিনা মে সে এক শখস হোতা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই নিজে সম্পর্কে নিজে উল্লেখ করতেছেন, বলে যদি নাকি কি হইতো বলে আনসার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের প্রশংসা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি নাকি হিজরত করার মতো অর্থাৎ আল্লাহ পাকের দিনকে জিন্দা করার জন্য এক শহর থেকে আরেক শহর যাওয়া, নিজের আসল মাতৃভূমিকে, নিজের দেশকে, নিজের শহরকে ছাড়া, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দামি জিনিস, বলে যদি নাকি এই আমলটা না হইতো, এই দামি আমলটা আমার সামনে না হইতো, তাহলে আমি অবশ্যই আনসারদের অন্তর্ভুক্ত হইতাম। আর মদিনা ওয়ালোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নুসরত করনে কি ওয়াজহ সে আপ সাল্লাল্লাহু আলাইহি ফরমায়া আগর লোগো কো ইখতিয়ার দিয়া যায় আর ও মুখতলিফ রাস্তো পর চলে আর আনসারে মদিনা এক রাস্তে পর চলে তো মে সারে দুনিয়া কে ইনসানো কে রাস্তো কো ছোড় কর লসলক তো মসলক আল আনসার, কিস রাস্তে পর আনসারে মদিনা যা রে মে উস রাস্তে কো ইখতিয়ার করুঙ্গা। মানে যদি নাকি মেরে ভাই মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য তিন জিন্দা হওয়ার জন্য সবচেয়ে বেশি মেরে ভাই সাহায্য যদি হতো আনসাররা করতেন, এই জন্য আনসারদের প্রশংসা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি নাকি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি যেই যেই রাস্তায় যাও ওই রাস্তায় চলতে পারবে, আর লোকজন কিনা এক রাস্তায় চলে আর অপর লোকজন অন্য রাস্তায় চলে, বলে যদি নাকি আমি চলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনসার, তাহলে আনসাররা যে রাস্তায় চলে আনসারদের যে এলাকায় গলি দিয়ে চলে, বলে ওই রাস্তায় চলাটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব, আমি ওই রাস্তায় চলবো। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খতমে নবুয়ত কি ওয়াজহ সে সবসে বড়ি মেহনত আল্লাহ নে হামে দি হ্যায় কি আপনি ইস জিন্দেগি মে ইস মেহনত কো করতে হুয়ে হাম আল্লাহ কে পাস পৌঁছে আর ইস মেহনত কো করতে হুয়ে যায়ে। মানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হতে সর্বশেষ নবী, এই জন্য খতমে নবুয়তের ওসিলায় প্রোফাইলে আল্লাহ তাআলা এই মেহনতকে আমাকে আপনাকে জিম্মাদারি বানাই জিম্মাদারি দান করছেন, এই মেহনতের জিম্মাদারি দান করছেন, বলে এই মেহনত করতে করতেই আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেই আর এটাই কি আমার আপনার জিন্দগির লক্ষ্য বস্তু বানাই। ইসসে বড়া কোই আমল ইস উম্মতকে পাস হো নাহি সকতা যে আল্লাহ কে দরবার মে হাম পেশ করে। মানে এর চেয়ে বড় কোন আমল আল্লাহ পাকের কাছে পেশ করার জন্য এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রাখেন নাই, আর ইস মেহনত তো আল্লাহ নে হামারি জিম্মেদারি বানায়া আর এই কাজটাকে আল্লাহ তাআলা আমার আপনার দায়িত্ব একমাত্র দায়িত্ব বানাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দফা মেম্বার পর তশরীফ লায় আর কা এ লোগো আল্লাহ তাআলা ইয়ে ফরমা রহে মুরু বিল মারুফ ওয়ানহু আনিল মুনকার, নেকিয়ো কা হুকুম করতে রহো আর ঈমান ওয়ালো কো বুরাইয়ো সে রোকতে রহো, ক্যুঁ ইসলিয়ে কি আগর নেকিয়ো কা হুকুম করনা আর বুরাইয়ো সে রোকনা তুমনে ছোড় দিয়া, লোগো কি জিন্দগিয়ো মে সে আল্লাহ কে আহকাম নিকল জায়েঙ্গে আর লোগো কি জিন্দগিয়ো মে আল্লাহ কি নাফরমানি হো জায়েগি, তো ও আল্লাহ ইতনা নারাজ হো জায়েগা কি তুম আল্লাহ সে দোয়া মাঙ্গোগে আল্লাহ তোমারি দোয়া কো কবুল নাহি করেগা। মানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরে ভাই দস্তুর বুজুর্গ লোকদেরকে সম্মোধন করে বলতেছিলেন হে লোকজন মানুষকে আল্লাহ পাকের হুকুমের দিকে আহ্বান করো আর আল্লাহ পাকের নাফরমানি থেকে বারণ করো, আল্লাহ